السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন। তারপরে আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধিকে সঠিক দিকে চালানোর উদ্দেশ্যে দিন নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন, আম্বিয়া এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি, যিনি শেষ নবী, কোরআনে কারীম নিয়ে এসেছেন মানব জাতির উদ্দেশ্যে। আজকে তাফসীর হবে সূরা আল জাফিয়ার। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মক্কী জীবনে নাযিল হয়েছে। এই সূরার নাম হচ্ছে জাফিয়া। জাফিয়া শব্দটি ইসিম ফাইল ওয়াহিদ মুয়ান্নাস জাসা ইয়াজসু থেকে। জাসা ইয়াজসু মানে হাঁটুতে ভর দিয়ে বসা, যেটাকে আয়াতের শব্দটি উল্লেখ হয়েছে 28 নম্বর আয়াতে, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান, প্রত্যেক জাতিকে কিয়ামতের দিনে বিচার দিবসে যখন জাহান্নামকে হাজির করা হবে তখন তাদেরকে নত জানু দেখবে। জাসিয়া মানে নত জানু, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কিয়ামতের ভয়াবহতা যখন দেখতে পাবে, জাহান্নামের ভয়ঙ্কর তর্জন গর্জন যখন শুনতে পাবে জানতে পারবে, তখন ভীত সন্ত্রস্ত হয়ে নত জানু হয়ে বসবে, হাঁটুতে ভর দিয়ে বসবে যে হাই কি হবে আজকে। প্রত্যেক মানুষ এমনকি আম্বিয়া রসুলগণও নাসি নাসি করবে না যে হাই আমার কি হবে। যেমন এটি হাদিস রয়েছে যে ইব্রাহিম আলী সালাম নাফসি নাফসি করবেন, ঈসা আলী সালাম নাফসি নাফসি করবেন, এই হবে অবস্থা কিয়ামতের দিনের। তো ওই অবস্থায় উল্লেখ করা হয়েছে ওই আয়াতে জাসিয়া শব্দ দিয়ে, সেজন্য এই সুরার নামকরণ হয়েছে সুরাতুল জাসিয়া। এই সুরায় যেহেতু মক্কী জীবনে নাযিল হয়েছে, মক্কী জীবনেতে মক্কার মুশরিকদের মধ্যে যেসব বড় রোগ ছিল সেসব বড় রোগের চিকিৎসা এখানে পেশ করা হয়েছে। বড় রোগ ছিল শিরক কুফরি, সুতরাং তৌহিদের কথা, আল্লাহ পাকের প্রভুত্বের কথা বেশি বেশি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক ছিল না, দেব দেবীদের সাথে তাদের ইবাদতের সম্পর্ক ছিল, এই সম্পর্ক শিরকি সম্পর্ক ছিন্ন করে তৌহিদের সম্পর্ক যেন তাদের হয় আল্লাহ পাকের সাথে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আল্লাহ পাকের যে বিভিন্ন সৃষ্টি সেসব দিকে গভীরভাবে তাকাতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের তৌহিদের সম্পর্ক কায়েম হতে পারে। তাদের অনেকে পরকালকে অস্বীকার করত, জান্নাত জাহান্নাম অস্বীকার করত, পুনরুত্থান মাটি থেকে আবার উঠতে হবে এসব অস্বীকার করত। সুতরাং এসব বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে প্রত্যেককে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং প্রত্যেকের দুনিয়ার যে কথা কর্ম রয়েছে সেগুলি নোট হচ্ছে, আল্লাহ পাক জানছেন, উপরন্তু ফেরেশতারা নোট করছে, রেকর্ড করছেন, আর সেগুলি আল্লাহর সামনে সেদিন পেশ করা হবে, কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবেন না। এইভাবে বড় বড় যে রোগগুলি ছিল, কুফুরি শিরক, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, পুনরুত্থানকে অস্বীকার করা, এসব বিষয়গুলিকে বিশেষ করে তুলে ধরা হয়েছে এই সূরায়। এছাড়া কাফের মুশরিকের মধ্যে প্রায় সবগুলি রোগ আছে, পাপের যতগুলি রোগ হতে পারে সবগুলি রোগ আছে, কিন্তু এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় যে বড় রোগ আর ছোট রোগ দুই রকমের যদি রোগ থাকে কোনো ব্যক্তির মধ্যে, তাহলে ছোট রোগ থেকে আরম্ভ না করে বড় রোগ থেকে চিকিৎসা আরম্ভ করতে হবে। ভূমিকা না বাড়িয়ে শুরু করি তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম হামিম, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর যেগুলি বেশ কিছু সুরার শুরুতে আল্লাহ ফাকরাবুল উল্লেখ করেছেন, এই সম্পর্কে আগে বারবার আলোচনা হয়েছে। এগুলিকে মুতাশাবিহাতও বলা হয়েছে। কোরআনে কারিমের আয়াত দুই রকমের, একরকম হচ্ছে মুহকামাত, সূরা আলে ইমরানে আল্লাহ পাক প্রথম দিকে এই বিষয়টিকে উল্লেখ করেছেন, হুয়াল্লাযি আনজাল আলাইকাল কিতাবা, আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমার প্রতি কিতাব কোরআনে কারিম নাযিল করেছেন, মিনহু আয়াতুম মুহকামাত, যাতে বেশ কিছু সুস্পষ্ট অর্থবোধক আয়াত রয়েছে। আয়াত মুহকামাত, স্পষ্ট অর্থবোধক, তার অর্থ সবাই বুঝতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মানুষকে। হুন্না উম্মুল কিতাব, এই আয়াতগুলি সুস্পষ্ট অর্থবোধক আয়াতগুলি হচ্ছে এই কোরআনে কারিমের আল কিতাবের মূল বিষয়বস্তু, যা দিয়ে মানব জাতিকে আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রে হেদায়াত করা হয়েছে। তারপর আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, আর বেশ কিছু আরো আয়াত রয়েছে যেগুলি মুতাশাবিহাত, যার অর্থ অস্পষ্ট, স্পষ্ট করেনি আল্লাহ পাক রব্বুল, জানাননি। যার এক ধরনের আয়াত হচ্ছে এই আয়াতগুলি, বিচ্ছিন্ন অক্ষর হামিম আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ, যে অক্ষরগুলি বিভিন্ন সুরার প্রথমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই জন্য তাফসীর কারগণ বলেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব অক্ষর দিয়ে কি উদ্দেশ্য করেছেন তিনি ভালো জানেন। তবে তাফসীরকারদের সবচেয়ে সঠিক মত হচ্ছে এই সব অক্ষরগুলি সম্পর্কে, এই হরুফগুলি সম্পর্কে, যে এগুলি দিয়ে আল্লাহ পাক কাফের জাতিকে চ্যালেঞ্জ করেছেন, যারা কোরআনকে মানব রচিত বলতো, কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা করা বলতো, কোরআন আল্লাহর বাণী স্বীকার করতো না, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে মানুষের রচিত হয়তো, তোমারও তো মানুষ তো, তোমার রচনা করো, নিয়ে আসো এইরকম বাণী, তারা নিয়ে আসতে পারেনি। যেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন তাদেরকে যে হামিম তোমাদের কাছে রয়েছে, আলিফ ইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত এই সব অক্ষর তোমাদের কাছে রয়েছে, এগুলি দিয়ে তোমাদের বাক্য জড়িয়ে গদ্য আকারে অথবা পদ্য আকারে অলঙ্কারযুক্ত ভাষা নিয়ে এসে কোরআনের মতো একটা বই রচনা করে দাও, তোমরা গ্রন্থ রচনা করে দাও, তাহলে প্রমাণ করে দিতে পারো যে কোরআন মানুষ মানুষের রচনা করা। আল্লাহ ফাকরাবুল আলামিন তারপরে কোরআনে কারিমের কথা উল্লেখ করেছেন, কারণ ইমানের যে স্তম্ভগুলি রয়েছে তার একটি স্তম্ভ, একটি খুঁটি হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি ইমান, আর আগের কিতাবগুলি সংক্ষিপ্ত ইমান যথেষ্ট, যে সেগুলি আল্লাহ পাক নাজেল করেছিলেন বিভিন্ন নবী রাসূলের উপর, যেগুলির নাম জানি নাম সহ, যেগুলির নাম জানি না, আমাদেরকে জানানো হয়নি, আল্লাহ পাক আরো বেশ কিছু কিতাব গ্রন্থ নাজেল করেছেন বিভিন্ন নবীর উপর, সংক্ষিপ্ত ইমান যথেষ্ট। কিন্তু শেষ কিতাব কোরআনে কারিম সম্পর্কে বিস্তারিত ইমান হইতে হবে, যেমন বিশ্বাস করতে আল্লাহ পাকের কিতাব এবং আল্লাহ পাক এই কিতাবের সুরক্ষার হেফাজতের দায়িত্ব নিয়েছেন এটাও বিশ্বাস করতে হবে, এই কিতাব মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহ নাজল করেছেন, সর্বযুগের সর্বকালের সর্বস্থানের সমস্যার সমাধান করতে সক্ষম, ঠিক তেমনি এই কিতাবের প্রত্যেকটি বিধিবিধান, প্রত্যেকটি বিষয় যদি বিশ্বাস করার হয় বিশ্বাস করতে হবে, এবাদতের হয় এবাদত সেগুলি পালন করতে হবে, আখলাক চরিত্রের হয় সেগুলি বাস্তবায়িত করতে হবে, হচ্ছে কোরআনে কারিমের প্রতি ইমানের অর্থ। তো আল্লাহ পাক বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মানে এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিল কিছু, আল কিতাবুল মুনাজ্জাল, তানজিলুল কিতাব মানে আল কিতাবুল মুনাজ্জাল, এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিল কিছু, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রান্ত আজিজ, আল হাকিম যিনি প্রজ্ঞাময়, যিনি পরাক্রান্ত, তাহলে যিনি পরাক্রান্ত, যাকে কেউ হারাতে পারে না, যার কোনো ভয় নেই যে আমাকে কেউ চুপ করিয়ে দিবে, তিনি হক কথা বলতে কখনো পিছপা হবেন না, দ্বিধাদ্বন্দ্ব করবেন না, তাহলে কোরআনে কারিমে যা বলা হয়েছে হক সত্য, কারণ এটা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বাধা নেই। যেমন আমাদেরকে অনেক কথা বলতে বাধা আছে, না এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইভাবে বলা যাবে না, ওইভাবে বলতে হবে, তাই না? যে কোনো ব্যক্তি সম্পর্কে এরকম বাধা, যতই বড় ওপর মহলে পৌঁছে যাক সব কথা সব জায়গায় বলা যায় না, কারণ আমরা সার্বিক ক্ষমতার মালিক নয়, আমাদের ওপর কেউ আছে, যে কোনো মানুষ হোক না কেন, রাজা ধীরাজা হয়ে যাক না কেন, কোনো দেশের অধিনায়ক হয়ে যাক না কেন, তারপরেও বেশ কিছু কথা বলতে মনে চাইলেও বাধা আছে, কারণ সে পরাক্রান্ত নয়, আজিজ নয়, তখন তো আল্লাহ ফাকরাবুল আলামিন আল আজিজ, পরাক্রান্ত, আল্লাহ পাককে হক বলতে কেউ বাধা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য হক ন্যায়কে প্রকাশ করবেন, বলবেন মানব জাতির জন্য, আর সেখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে বা সেখানে কেউ প্রতিশোধ নিতে পারবে বা সে কোনো পদক্ষেপ নিতে পারবে এইরকম কারো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ পাকের আজিজ গুণটি এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা অনেক সময় বলতে গিয়ে হেকমতের খেয়াল রাখি না, কৌশল কখন কোন কথা বলতে হবে, এখানে এই কথা বলা এইভাবে ঠিক হবে কি হবে না অনেকেই খেয়াল করি না, যার ফলে বলে দিয়ে অনেক সময় নিজে অনুতপ্ত হইতে হয় অনেক মানুষকে, তাই না? পরে নিজেই অনুতপ্ত হচ্ছেন বা অন্যদের তিরস্কারের পাত্র হচ্ছেন যে এইভাবে আপনাকে বলতে হইতে না, এটা আপনি ভুল করেছেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাকিম গুণ নিয়ে এসে এটা প্রকাশ করা হয়েছে। আল্লাহ পাক এইরকম কাজ করেননি, যেখানে যেটা হেকমতের দাবি, কৌশলের দাবি, প্রজ্ঞার দাবি, সেখানে সেভাবে আল্লাহ পাক বলেছেন, সেভাবে আল্লাহ পাক চিকিৎসা দান করেছেন। এই জন্য এই দুইটি গুণকে আল্লাহ পাকের 99টি নাম রয়েছে, গুণবাচক নাম, হ্যাঁ, যা জানানো হয়েছে আমাদেরকে, তার দুটি নাম এখানে আল্লাহ পাকের উল্লেখ করা হয়েছে, আল আজিজ আল হাকিম, এই হেকমতে বা এই উদ্দেশ্যে এই দুটি নামকে উল্লেখ করা হয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করতে বলেছেন, কারণ এর মাধ্যমে আল্লাহর একত্ব উপলব্ধি করতে পারবে যে আল্লাহ এক ও একক। এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে যারা নাস্তিক, তারা যে এমনিতে এগুলি সৃষ্টি হয়ে যায়নি, তৈরি হয়ে যায়নি। আল্লাহ বলছেন ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লায়াতিল লিল মুমিনিন, নিশ্চয় আকাশ সমূহে, ওয়াল আরদে আর জমিনে পৃথিবীতে, লা আয়াতিন বহু নিদর্শন রয়েছে, লা আয়াত বহুবচন, বহু নিদর্শন রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে, কিন্তু এই শিক্ষা নেবে কে, লিল মুমিনিন বিশ্বাসীদের জন্য, যে বিশ্বাস করবে তার জন্য আকাশ এবং আকাশে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এই জমিন পৃথিবী এবং পৃথিবীতে বিভিন্ন রং, বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি, লতা পাতা, গাছ গাছড়া, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, আল্লাহ পাক যে নদী নালা, আল্লাহ পাক যে বহু জিনিস সৃষ্টি করেছেন, তারপরে বহু সৃষ্টি জিন মানুষ এই পৃথিবীর বুকে রয়েছে, এতে রয়েছে বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন। তাহলে অবিশ্বাসী, অবিশ্বাসীর কোনো ফায়দা নেই, আপনার বাড়িতে ঘি আর দুধ যতই থাক না কেন, পেটের অবস্থা যদি খাবার থাকে, হ্যাঁ কি বলছি, পেটের অবস্থা যদি খারাপ থাকে, পেটের অবস্থা যদি খারাপ থাকে তাহলে আপনার ঘি দুধে কোনো লাভ নেই, তাই না? যারা রুগী বাড়িতে ভালো ভালো মিষ্টি তৈরি হচ্ছে কিন্তু সুগারে রুগী, কোনো লাভ নেই মিষ্টি আমার বাড়িতে হবে, তাই না? যারা প্রেশারের রোগী তারা খাসির গোস্ত গরুর গোস্ত থাকে কোনো ফায়দা নেই, আরো মুসিবত, মনটা চাইছে কিন্তু খেলে মরবো। হ্যাঁ, তো ওইরকমই কাফেরদের অবস্থা, মুশরেকদের অবস্থা, অবিশ্বাসীদের অবস্থা, লিল মুমিনিন আর মুমিনদের বিপরীত হচ্ছে মুশরেক, কাফের, মুনাফিক, তাদের এই সব নিদর্শন দেখে কোনো ফায়দা হয় না। অফি খালকিকুম ওয়ামা ইয়াবুসু মিন দাব্বা, আর তোমাদের সৃষ্টিতেও, ওয়ামা ইয়াবুসু মিন দাব্বা, আর যত সৃষ্টিকে, যত প্রাণীকে, দাব্বা মানে পৃথিবীর ওপর যেসব প্রাণী বিচরণ করে, দুই পায়ে হোক, চার পায়ে হোক, পেটের ভরে হোক, আর বহু পায়ে হোক, বহু রকমের আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, তাই না? দাব্বা মা ইয়াদুব্বু আলাল আর, পৃথিবীর ওপর যেসব প্রাণী, জীব জন্তু চলাফেরা করে, মানুষ থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রাণী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণী, সবগুলি দাব্বার মধ্যে সামিল। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীর ওপর এমন কোন প্রাণী নেই, যে কোনো প্রাণী হোক না কেন, বড় থেকে ক্ষুদ্র পর্যন্ত, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তাদেরকে রেজেক দেওয়া, আহার দেওয়া। তা আল্লাহ শুধু মানুষের আহারের দায়িত্ব, মানুষ তো সবচেয়ে শ্রেষ্ঠ, মানুষের জন্য সবগুলি সৃষ্টি করা হয়েছে মানুষের স্বার্থে, মানুষকে আল্লাহ রিজিক দেবেন না? আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম প্রাণীকে, জীব জন্তুকে আল্লাহ রিজিক দিচ্ছেন, ইল্লা আলাল্লাহ রিজকুহা, দাব্বা বলে আল্লাহ বলেছেন। তাহলে যেই শ্রেষ্ঠ সৃষ্টির জন্য, মানুষের জন্য আল্লাহ পাক বাকি সবগুলিকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে মানুষ তোমাদের স্বার্থে, তোমাদের খিদমতে সব নিয়োজিত, তাহলে মানুষ কালে রিজিক দেবেন না? কিন্তু মানুষের ইমান এত কমজোর, এত দুর্বল যে না ছেলে মেয়ে বেশি হলে খাওয়াইতে পারবো না। নিজেই রাজ্জাক হয়ে বসে আছে, আব্দুর রাজ্জাক হতে চায় না, নিজেই রিজিক দাতা হয়ে বসে আছে ছেলে মেয়েদের, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসহায় ছড়িয়ে দিয়েছে। যত সন্তান কমাবার চেষ্টা করছে তত আল্লাহ পাকের বালা মুসিবত দেশে আসছে, সমাজে আসছে, পরিবারে আসছে, যার ফলে সুখ শান্তি পায় না। দুই ছেলে দিয়েও শান্তি পায় না, এক ছেলে দিয়েও শান্তি পায় না, ছেলে মেয়ে হয়নি তবুও শান্তি পায় না, স্বামী স্ত্রী দুইজন তারপরেও না মানসিক শান্তি না দৈহিক শান্তি, কোনো শান্তি পায় না। আল্লাহ পাক যাকে দেবে না শান্তি সে কোত্থেকে শান্তি পাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমাদের সৃষ্টিতে, অর্থাৎ মানুষ তোমরা নিজেকে দেখো মাথা থেকে পা পর্যন্ত, তোমাদের এই সৃষ্টির গঠনে ধরনে অমায় আবুস, তারপর এর ভিতরে যা কিছু আছে এর জন্য তো সাধারণ মানুষ বুঝতে পারবে না, এটা মেডিকেল সায়েন্সের জন্য ছেড়ে দেন। এর ভিতরে যত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন শরীরের ভিতরে রক্তের গ্রুপ, আরো কত কি যে রয়েছে, একজন ভালো অভিজ্ঞ মানুষ ডাক্তার যারা, তারা এই বিষয়ে যদি আল্লাহর প্রতি ইমান থাকে, বিশ্বাসী থাকে, তাহলে তাদের কাছ থেকে এই বিষয়টা শোনা উচিত। কিন্তু কোরআনে কারীম এত ব্যাপক যে যখনকার যুগে মেডিকেলের নাম ডাক্তারের নাম নামটাও জানতো না, তখনও তোমাদের শরীরটা দেখো, 1400 বছর আগে যখন কোরআন নাজিল, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরটা দেখো কত সুন্দর শরীর, এইরকম কোন সৃষ্টি দুনিয়াতে আছে? এই চোখগুলি এখানে আছে, যদি এইদিকে হইতো দেখতে কত খারাপ লাগতো, এইদিকে দেখতেন আর ওইদিকে দেখতেন, একটা এইদিকে একটা ওইদিকে যদি হইতো তাহলে দেখতে কত খারাপ লাগতো। যদি মনে হচ্ছে স্বার্থ তো ভালোই হতো, পিছনও দেখতে পেতাম, একটা চোখ দিয়ে একটা চোখ দিয়ে সামনে দেখতাম, এটা কত খারাপ লাগতো। নাকটা এখানে না যদি এখানে হইতো, সুবহানাল্লাহ। তো এইসব কথা বললে তো আমাদের তফসির এগোতে পারবো না, যার ফলে ওইসব কথা আর বেশি বাড়াচ্ছি না। আল্লাহ বলছে তোমাদের এই সৃষ্টিতে যখন যে অবস্থায় পৃথিবী এবং পৃথিবীর যান্ত্রিক সভ্যতা থাকবে, তখন ওইভাবে আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, যার যতটা জ্ঞান আছে বুদ্ধি আছে। অমায় অবস্থ মেন দাব্বা, আর যে ছড়ি বাচ্চা অবস্থ মানে ছড়িয়ে দেওয়া, আবার যত সৃষ্টিকে যত প্রাণীকে আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন, পাথরের তলে পানির গভীর পানির তলায় কত সৃষ্টিকে আল্লাহ ছড়িয়ে রেখেছেন। আজকাল দেখছেন অনেকে টিভিতে পানির মধ্যে কত রকমের যে প্রাণী আছে, স্থলে পাবেন না ওইসব প্রাণী। আয়াতুল বহু নিদর্শন রয়েছে, আল্লাহ বলছেন লে কওমি ইউকেন, কিন্তু কার জন্য? ওই সব জাতির জন্য বা ওই জাতির জন্য, ইউকেনুন যারা ইয়াকিন করে বিশ্বাস করে, যাদের যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে ইয়াকিন করে, আল্লাহ মুমিনদের জন্য বললেন, ইয়াকিন যারা করে তাদের জন্য বললেন। আর একটি গুণ আল্লাহ বলেছেন তারপর, এত ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, আর রাত দিনের আবর্তনে, রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, আবার এই দিন রাত ছোট বড় হচ্ছে, হ্যাঁ দেখেন ছোট বড় হচ্ছে না, আর তারপরে শীত গরম মৌসুম পরিবর্তন হচ্ছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, হ্যাঁ কোন এলাকাতে এর ভিন্ন, আবার বরফ তো বরফই, কোন এলাকায় গরম তো গরমই, ইখতিলাফিল্লাইলি ওয়ান-নাহার। ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামা, আর যা কিছু আল্লাহ আসমান থেকে নাজিল করে থাকেন, অবতীর্ণ করে থাকেন, অর্থাৎ যে বৃষ্টিপাত হচ্ছে মেঘমালা থেকে, সামা আরবি ভাষায় আকাশকেও বলা হয়, যে আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন সাত আকাশ, আর সামা কুল্লু মা ফাওকাকা ফাহুয়া সামা, আরবিতে আপনার মাথার উপরে যা আছে সেটা হচ্ছে আপনার সামা, সমুঙ্গন মানে উঁচা উঁচা হওয়া, আপনার মাথার উপরে যা আছে তাই হচ্ছে সামা। এই জন্য মেঘমালা আকাশে নেই, আমাদের মাথার উপরে আছে, আকাশে আমাদের মাথার মাঝখানে, কিন্তু সেটাও সামা। আল্লাহ বলছেন আসমান থেকে বৃষ্টি নাজল হয় না, ওপর থেকে নাজল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সামা বলেছেন, আকাশ থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পক্ষ থেকে যে বৃষ্টি নাজল হয়, মেন রিজকিন যে রিজিক তোমাদের জন্য নাজল হয়, এই রিজিকের তাফসির মাতার বৃষ্টি দিয়ে তাফসির কারগণ করেছেন, এই একটি তাফসির। আর একটি তাফসির হতে পারে যে আল্লাহর ফয়সালা আসমান থেকে হচ্ছে যে কাকে কি রিজিক দেবেন, কাকে শিক্ষার রিজিক দেবেন শিক্ষিত হবে, হ্যাঁ কাকে লেবারের কাজ করার রিজিক দেবেন, হ্যাঁ কাকে দুনিয়া শিখার রিজিক দেবেন, কাকে দিন শিখার রিজিক দেবেন, হ্যাঁ কাকে রোদ্রে মেহনত পরিশ্রম করার রিজিক দেবেন, কাকে ঠান্ডায় মেহনত করার, কাকে ব্যবসার রিজিক দেবেন, কাউকে চাষাবাদের রিজিক দেবেন, এই ফয়সালা আসমান থেকে হচ্ছে, আল্লাহ মিনাস সামা মিন রিজকিন। কিন্তু এখানে আয়াতে যে প্রসঙ্গ তাতে রিস্ক মানে বৃষ্টিতে প্রযোজ্য, কারণ তারপরে এই রিস্ক নামিয়ে, অর্থাৎ বৃষ্টি নামিয়ে আল্লাহ কি করে, ফা আহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, অতপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দান করেন এই জমিনকে, মাটিকে আল্লাহ প্রাণ দান করেন, আহিয়া বিহা জীবন্ত করেন। তাহলে মাটি মরে গেছিল, আমরা বলি মরা মাটি বলি না, যেসব এলাকায় চাষাবাদ হয় না চামা মাটি, বুঝেন তো না, চামা মাটিকে কি বলি, মরা মাটি বলি, মরা মাটি, যাতে কোনো যান নেই, দানা ছিটালে ফসল হয় না, চাষাবাদ হয় না, মরা মাটি। তো মৃত হয়ে গেছিল জমিন অনাবৃষ্টির কারণে, যদি দু চার পাঁচ বছর, আজকে সোমালিয়ার অবস্থা যারা দেখেছেন চিত্রগুলি, হয়তো অনেকে, যেসব দেশে বৃষ্টি হয় না দীর্ঘদিন, সে মৃত জমিন, এই যে আসে আশেপাশে যে বালি দেখছেন, বালি আর বালি, তাই না, মরুভূমি, এতে কি আছে, মৃত জমিন। فاحيا به الارض بعد موتها এই পৃথিবীর বা জমিনের মরে যাওয়ার পরে, অনাবাদ হয়ে যাওয়ার পরে আল্লাহ এই পৃথিবীকে, এই জমিনকে কি করেন, প্রাণ দান করে থাকেন। যেমন শরীরে সতেজতা ফিরে আসে, নিস্তেজ হয়ে অসাড়তায় পড়ে আছেন, তারপরে যখন একটু সচেতন হলেন, শরীরটা সুস্থ হতে যাচ্ছে, তখন নড়ে উঠছেন। ঠিক তেমনি পৃথিবীও যেন গাছপালা নিয়ে, লতাপাতা নিয়ে, উদ্ভিদ নিয়ে নড়ে উঠছে বৃষ্টি হওয়ার পরে। এই বৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, গাছপালা যদি না হইতো, ফলমূল হইতো না, খাদ্য দ্রব্যের ব্যবস্থা হইতো না। ও তাসরিফের রিয়াহে, আর তাসরিফ মানে ফিরানো, সাররাফে সাররাফ তাসরিফ, আর রিয়াহ রি হুনেন রিয়াহ, রিহুন আর রিয়াহ, এর মানে হচ্ছে ঝড় বাতাস। রিয়াহ সাধারণত ভালো বাতাসকে বলা হয়, আর রিহ বলা হয় ঝড় তুফানকে, যেটা ক্ষতিকর, আর কখনো কখনো ব্যাপক, দুই রকমেরই বাতাসকে বলা হয়। আর তো আল্লাহ যে বাতাস সৃষ্টি করেছেন, এই বাতাসের পরিবর্তনে, তো বাতাসের পরিবর্তন, বাতাসের পরিবর্তন সম্পর্কে তাফসীর কারগণ বলেছেন, কখনো দিকের পরিবর্তন হয়, পূর্ব দিক থেকে বাতাস, পশ্চিমে বাতাস শুরু হলো, উত্তরা কখনো দক্ষিণে বাতাস, তাই না, কখনো আবার এই বাতাস গরম বাতাস, উফ অশান্তি লাগছে, বাতাস বইছে কিন্তু শরীর জ্বলছে মনে হচ্ছে, হ্যাঁ, কখনো আবার ঠান্ডা বাতাস, আরামদায়ক বাতাস, কোনো কোনো বাতাস আছে যেই বাতাসে মেঘমালা থেকে বৃষ্টি নিয়ে আসে, দেখবেন মাঝে মাঝে বাতাস উঠলে মনটা খুশি হয় আর বৃষ্টি হয়, আবার কখনো কখনো এমন বাতাস আসলো যে এতগুলো কালো মেঘ সবগুলি কোথায় যে উড়িয়ে নিয়ে গেল, বৃষ্টি হলো না, বাতাসের ধরন আলাদা আলাদা। এমনকি তাফসীর কারগণ বলছেন, কিছু বাতাস এমন আছে যাতে আত্মার আহার রয়েছে, আত্মার শান্তি হাসিল হয়, শরীর স্বাস্থ্যের জন্য যে বাতাস অত্যন্ত ফলপ্রসূ উপকারী। আবার কিছু বাতাস আছে মুখমণ্ডলকে মনে হচ্ছে যে জ্বালিয়ে দিচ্ছে, শরীর স্বাস্থ্যের জন্য বড়ই ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহলিকাত আদুন বিদ্দবুর, আদ সম্প্রদায়কে পশ্চিমা বাতাস দিয়ে, ঝঞ্ঝাবায়ু দবুর, এই বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছিল, ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করা হয়েছিল, তেমনও বাতাস যে বাতাস দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ও তাসরিফের রিয়াহে, বাতাসের পরিবর্তনে আয়াতুন, বহু শিক্ষার বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে। লে কওমি ইয়াকিলুন, কিন্তু এই শিক্ষা নেবে কে, আল্লাহ পাক কয়েকটি জিনিস উল্লেখ করলেন, রাত রাত দিনের আবর্তন, আর আসমান থেকে যে বৃষ্টি নাজিল হচ্ছে তাতে, এবং বাতাসের পরিবর্তনে বহু শিক্ষার বিষয় রয়েছে, যে যতটা এখান থেকে শিক্ষা নিতে পারে, কমপক্ষে এতটুকু শিক্ষা প্রত্যেক মানুষ নিতে পারবে যে এগুলি এমনিতে হয়ে যায় না, প্রাকৃতিক বাতাস চলে আসলো বাতাস থেমে গেল, প্রাকৃতিক ভাবে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল, প্রাকৃতিক ভাবে কয়েক বছর বৃষ্টি হয় না, প্রাকৃতিক ভাবে এত বেশি বৃষ্টি হইলো যে বান বন্যা হয়ে গেল, সব প্রাকৃতিক প্রাকৃতিক শয়তান। এতে শিক্ষা রয়েছে কার জন্য, লেকমি ইয়াকিলুন, যারা জ্ঞানবান ব্যক্তি, এখানে আকলের কথা আল্লাহ উল্লেখ করেছেন, প্রথম ইমানের কথা উল্লেখ করেছেন, যারা বিশ্বাস করে ইমানের কথা, তারপরে আল্লাহ পাক ইয়াকিনের কথা উল্লেখ করেছেন, যারা ইয়াকিন করে, তার থেকে ইয়াকিনের সাথে আকল বিবেক দিয়ে কাজ নেই, ধীরে ধীরে আল্লাহ পাক বললেন আরো উপর লেভেলে এর মানুষের কথা উল্লেখ করেছেন, যাদের বিশ্বাসও আছে ইয়াকিনও আছে আর তারপরে জ্ঞান দিয়ে কাজ নেই, তার জ্ঞান দিয়ে যারা কাজ নেই তাদের জন্য এতে বহু শিক্ষার বিষয় রয়েছে, এগুলি এমনিতে হয়নি, এগুলি বলছেন এক শক্তি আছে, সেই শক্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের, সেই শক্তি কবর মাজারের নয়, সেই শক্তি দেব দেবীর নয়, সেই শক্তি জিন শয়তানের নয়, এগুলি শক্তির মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তিলকা আয়াতুল্লাহ, আল্লাহ বলছেন এই সব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন, এ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন সমূহ। নাতলুহা আলাইক, এখানে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের কথা, আমি এর আগে অনেকবারই বলেছি আয়াত হচ্ছে দুই প্রকারের, তাই না? আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, আগের আয়াতগুলি আসমান জমিন তারপর মানুষের সৃষ্টি ইত্যাদি যেগুলি উল্লেখ করা হইল সেগুলি কেমন আয়াত? আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শন আয়াত। আল্লাহ সৃষ্টি করে রেখেছেন বিভিন্ন জিনিস, যা দেখে আল্লাহকে চেনেন, আল্লাহকে জানেন, সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্ক হোক, আপনি অবিশ্বাসী হবেন না বিশ্বাসী হবেন, নিশ্চয়ই এগুলি এক সত্তা সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, যার কথা যুগে যুগে আম্বিয়া এবং রসূলগণ বলেছেন। দ্বিতীয় আয়াতের কথা, দ্বিতীয় আয়াতের নাম কি বলেছিলাম? আয়াতের সার ই, আল্লাহর শরীয়তের দিনের আয়াত, ধর্মীয় আয়াত। ধর্মীয় দিনের আয়াত হচ্ছে কোরআনে কেরিমের আয়াত, বিধি বিধান। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহ, এগুলি কোরআনে কেরিমের আল্লাহ পাকের আয়াত। নাতলুহা আলাইকা বিল হক, হে নবী তোমাকে ন্যায়সঙ্গত ভাবে পাঠ করে শোনাচ্ছি। নাতলুহা আলাইকা, তোমার সামনে পাঠ করছি মানে তোমার প্রতি ওহী করছি, বিল হক ন্যায়সঙ্গত ভাবে, আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন হক সত্য, হক মানে এবং ন্যায়সঙ্গত, তাতে নাই নীতি অবলম্বন করা হয়েছে, নাই প্রতিষ্ঠা উদ্দেশ্য করা হয়েছে। এবং হকের আরেকটি অর্থ এর আগে বলেছি বিভিন্ন আয়াতে, সেটা হচ্ছে যে যথাযথভাবে আল্লাহ বা প্রকৃত অর্থে উদ্দেশ্যবিহীন আল্লাহ আয়াত নাজিল করেছেন, কোরআন নাজিল উদ্দেশ্যবিহীন, যার ইচ্ছা হলো বিশ্বাস করলো, যার ইচ্ছা হলো এমনিতে চললো, আর সকলে সমান না, কখনো নয়। আমি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আমার আয়াতগুলি তোমার প্রতি আমি নাজিল করেছি। যারা ইমান নিয়ে আসে না তারা আল্লাহর পরে, মানে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো না, আল্লাহর বাণীর বাদ, আল্লাহ মানে বাদ কালামিল্লাহ, আল্লাহর বাণীর প্রতি ইমান নিয়ে আসলো না, কোরআন কেরিমের প্রতি ইমান নিয়ে আসলো না, কোরআন কেরিমের আয়াত বিধানের প্রতি ইমান নিয়ে আসলো না, আয়াতে আল্লাহর আয়াত গুলি মানলো না, তাহলে আর কিসের প্রতি তারা ইমান নিয়ে আসবে? সাবিয়া ইয়ে হাদিসিন, কোন কথার, এখানে হাদিস মানে হচ্ছে কথা, বাণী, কোন বাণীর ওপর, কোন কথার ওপর, বাদ আল্লাহ আল্লাহ পাকের পরে এবং তার আয়াতের পরে তারা ইমান নিয়ে আসবে, আল্লাহর কথার পরে আর কোন কথার প্রতি ইমান নিয়ে আসবে? এই আয়াতে কোরআনে কেরিমকে হাদিস বলা হয়েছে, কোরআনে কেরিমকে হাদিস বলা হয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি বলে আমি আহলুল হাদিস বা আমি আসহাবুল হাদিসের অন্তর্ভুক্ত, আমি আহলে হাদিস মানে আমি কোরআনও মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মানি, কোরআনে কেরিমের বেশ কিছু আয়াতে, সাত আটটি আয়াতে কোরআনে কেরিম আল্লাহ পাক বলেছেন আল কোরআনকে আল হাদিস বলেছেন। যেমন আল্লাহ সূরা জুমারে বলেছেন আল্লাহ নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে উত্তম হাদিস। সবচেয়ে উত্তম হাদিস কি? কোরআনে কেরিম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায় যে সুন্নতি খুতবা, তাতে বলছেন ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ বা কালামুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী উত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কেরিম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারপরে হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে মানুষের যে কোনো কথা। আল্লাহ পাক তারপরে সাত বলছেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, এখান থেকে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এই সুরে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। মক্কার প্রেক্ষাপটে যেখানে কোরআনে কেরিম নাযিল হচ্ছে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাথে সাথে, কোরআন নাযিল হওয়ার সাথে সাথে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একই বংশ কুরাইশ, হ্যাঁ একই জায়গার মানুষ, হ্যাঁ একই ন্যাশনালিটি, নাগরিকত্বের মানুষ, একই শহর মক্কার মানুষ, একই কাবার পাশে বাস করে, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক দলের কথা আল্লাহ বললেন মোমেনিন, হ্যাঁ আর ইয়াকিনকারী, যারা ইয়াকিন করত, আর যারা ইয়াকিলুন জ্ঞান দিয়ে কাজ নিয়েছে তাদের কথা আল্লাহ উল্লেখ করলেন। আর দ্বিতীয় দলের কথা বলছেন যে এরা হচ্ছে আফাক আসিম, ওয়াইলুন দুর্ভোগ রয়েছে, ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ, ধ্বংস হওয়া, ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে বা দুর্ভোগ রয়েছে। আরেকটি অর্থ ওয়াইলের হচ্ছে খাস, এটা হচ্ছে জাহান্নামের একটি নাম হচ্ছে ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, লিকুল্লে ওই সমস্ত ব্যক্তির জন্য যে আফাক মিথ্যাবাদী, আফাক ইফকুন মানে হচ্ছে মিথ্যা কথা বলা, তো আফাক আর আসিম, আর ইসম মানে হচ্ছে গুনাহ, আর আসিম মানে হচ্ছে পাপিষ্ঠ, প্রত্যেক মিথ্যাবাদী আর পাপিষ্ঠের জন্য দুর্ভোগ রয়েছে। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা বিশ্বাসী নাই তারা হচ্ছে মিথ্যাবাদী, যারা বিশ্বাসী নাই তারা আসীম, তারা হচ্ছে পাপিষ্ট পাপাচারীরা, এদের জন্য দুর্ভোগ রয়েছে। ইয়াসমাও তাদের চরিত্র, আগের লোকের চরিত্র ছিল তারা গভীরভাবে চিন্তা করে আল্লাহ পাকের সৃষ্টিতে, সৃষ্টি থেকে কিছু শেখে, আল্লাহ পাকের আয়াত তারা বিশ্বাস করে আর সেগুলির প্রতি আমল করে। পক্ষান্তর এরা যারা মিথ্যাবাদী আর পাপিষ্ট, ইয়াসমাও আয়াতিল্লাহ, আল্লাহ পাকের আয়াতগুলি শুনে, কোরআনের বাণী শুনে, তুতলা আলাইহি, যা তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, পাঠ করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনান, সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, তারপরে এড়িয়ে যায় অহংকার বশত, আসাররা ইউসিরু মানে এড়িয়ে যাও, মানব না, এটাকে আসাররা বলে, নিজের যেই যেই পথের উপর আছেন আর যে অবস্থার উপর আছেন তাতে শক্ত হয়ে যাও, একে ইসরার বলা হয় আরবি ভাষায়, সুম্মা ইউসিরু মুস্তাক, মুস্তাকবিরান মানে অহংকারী, অহংকারী হয়ে এড়িয়ে যায়, না মানবো না, কানলাম ইয়াসমা, শোনার পরও যেন সে শুনেইনি আয়াতগুলো, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেনি। আর এটা সেই যুগের সাথে খাস না, তখন আয়াত নাযিল হয়েছে, এই জন্য মাঝে মধ্যে এইরকম কথা বলে তাফসীর করছি, কিন্তু কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের জন্য এই আয়াতগুলি, কিছু লোকের চরিত্র আছে আল্লাহ পাকের দিনের কথা শুনে, তৌহিদের কথা, কোরআনে কারিমের কথা, সহিহ হাদিসের কথা শুনে, পড়ে শোনা না, এমন নয় যে সুযোগ পাইনি, জানার সুযোগই পাইনি, তৌহিদ কি, শিরিক কি, জানারই সুযোগ হয়নি। শিরিক মানে বুঝতো যে হিন্দুরা দেব দেবীর পূজা করে, ওর নাম শিরিক, কিন্তু কবরে সাজা করা শিরিক, এ কথা শোনার সুযোগই পাইনি, না সুযোগ পেয়েছে, এটাও শিরিক, একই শিরিক, দুর্গা আর দরগা একই, শোনার সুযোগ পেয়েছে। তুতলা আলাইহি, সৌদি আরব এসেছে আপনাদের মতো প্রবাসী, হাজার হাজার মাজার দেখে এসছে আর এখানে একটি খুঁজে পাওয়া যায় না, এই দেশ থেকে সঠিক ইসলাম গেল, বিবেক আকল মাঝে মাঝে চিন্তা করতে বলেছে, যে চিন্তা করো যে এখানকার দিনটা সত্য না আমাদের কবর মাজার পূজার ধর্ম আর ওরুসের ধর্ম সত্য, চিন্তা করো তুমি, আল্লাহ ইয়াকিলুন বলেছেন, ইয়াকিনুন বলেছেন, মুমিনিন আপনাদের এই গুণগুলি, আমাদের এই গুণগুলি আল্লাহ উল্লেখ করেছেন, তা দিয়ে কাজ নিল না, সুম্মা ইউসিরু মুস্তাকবির, অহংকারী হয়ে এড়িয়ে গেল, শোনার পরে এড়িয়ে গেল, আল্লাহ ইয়াসমা যেন শুনেইনি, মনে হচ্ছে সৌদি আরবে আসেইনি, মনে হচ্ছে যে নিজের এই শিরক বিদাত ছাড়া আর অন্য কিছু দেখেইনি, না শুনেছে না দেখেছে, এইরকম মনে হচ্ছে, কানলাম ইয়াসমা, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন এই শ্রেণীর লোককে সুসংবাদ দিয়ে দাও বড়ই কঠোর শাস্তি। সুবহানাল্লাহ, শোনার সুযোগ পেল, জানার সুযোগ পেল, জানলো তারপরে মানল না, এদেরকে কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির আলীম, মানে যাতে আলাম রয়েছে, আজকাল পেনকে ব্যথাকে কি বলা হচ্ছে, যারা ডাক্তারের কাছে গিয়েছেন পুরো আরবি ডাক্তারের কাছে গেলে কি বলেন গিয়ে, আলাম, ওই আলাম থেকে আলিম, আলাম মানে হচ্ছে ব্যথা আর আলিম মানে ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়াইজা আলেম আমিন আয়াতেনা শাইআন, আল্লাহ পাক বলছেন যখন আমার আয়াত থেকে কিছু জানতে পারে, ইত্তাখাযা হুজুয়া, তখন ঠাট্টা মজাক করা শুরু করে, এই চরিত্র মুশরিকদের ছিল, এই চরিত্র আল্লাহদ্রোহীদের, এই চরিত্র বিদাতীদের, সহি নামাজ পড়েন ঠাট্টা করা শুরু করবে, সহি নামাজ পড়েন ঠাট্টা করা শুরু করবে, সুবহানাল্লাহ, সহি আমল করেন আপনি বিদাত করলেন না ঠাট্টা করা শুরু করবে, তাদের বিদাতে সাঁত দিলেন না ঠাট্টা করা শুরু করবে, কারণ আপনি তাদের কাছে সংখ্যালঘু, হ্যাঁ আপনার দল কম, সেজন্য আপনাকে ঠাট্টার পাত্র বানিয়ে নিল, ঠাট্টা মজা করা শুরু করলো, এই হচ্ছে চরিত্র। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এইসব লোক যারা আল্লাহ পাকের বিধি বিধান জানার পরে তা নিয়ে ঠাট্টা মজাক করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, আজাবুন শাস্তি, আর মহিন মানে হচ্ছে অপমানজনক, এহানত মানে মানহানি করা, অপমান করা, অপমানজনক শাস্তি রয়েছে। মিওয়ারাইহি জানো, শুধু তাই নয়, দুনিয়াতেও বেশ কিছু আজাব রয়েছে আর কবরের জীবনে আজাব রয়েছে, হাসরের মাঠে বিচার দিবসে অপমানজনক, অপদস্থ হবে আর অপমানজনক শাস্তি রয়েছে, তার পিছনে মিওয়ারাইহিম জাহান্নাম, তাদের পিছনে ঘিরে আছে জাহান্নামে, আবার জাহান্নামও রয়েছে। ওয়ালা যুগুনি আনহুম মা কাসাবু শাইয়ান, পৃথিবীতে যা কিছুই উপার্জন করেছিল, ধন দৌলত নেতৃত্ব মর্যাদা, সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছিল, সমাজে প্রভাব ছিল, বিদাতি মোল্লাদের যে সমাজে প্রভাব, তাদের নামে তাদের বিজ্ঞান বিজ্ঞাপন আর পোস্টার যদি দেখে, হাজার হাজার মানুষ জলসায় ওয়াজ মাহফিলে হাজির, এতে ধোকা খেয়ে যায় তাই না, এগুলো মা কাসাবু, পৃথিবীতে যা উপার্জন করেছিল, অর্জন করেছিল, খ্যাতি অর্জন করেছিল, নাম শুনলে এত লোক হাজির হইত, জলসা আজমহবিল আমাদের এত এত লোক হয়, এটাই হকের সত্যের মাপকাঠি অনেকে মনে করে। যে এত লোক অমুকের ওয়াজ শুনে আর তাদের কথা কি আর ভুল হইতে পারে, এগুলো গুমরাহি, এটা সত্যের মাপকাঠি না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ুগনি আনহুম, তাদের কোন কাজে আসে নাই, মা কাসাবু শাইয়ান, যা কিছু তারা উপার্জন করেছিল, শাইয়ান কিঞ্চিত পরিমাণ, কোন ক্ষেত্রে কোনো কাজে আসবে না। ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যে পৃষ্ঠপোষক তারা গ্রহণ করেছিল, সাব্যস্ত করেছিল, অভিভাবক বিধানদাতাই হোক, হালাল হারামকারী হোক, হ্যাঁ অথবা রচনাকারী হোক, ধর্ম রচনা করেছে মানব রচিত ধর্ম, অথবা বিদাতকে ধর্ম বলে চালিয়েছে ধর্মীয় যারা মোল্লা হুজুর, হ্যাঁ বিদাতি মোল্লা হুজুর যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের কাছ থেকে বিধান নিয়েছে, তাদের হুকুম আকাম নিয়েছে, তাদের তরিকত তরিকত মারিফত হাকিকত এগুলোকে ধর্মের নাম দিয়েছে, ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যেসব পৃষ্ঠপোষক তারা সাব্যস্ত করেছিল তারাও তাদের কোনো কাজে আসবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ বলছেন হাযা হুদান, এই কোরআনে কারীম হচ্ছে হিদায়াত, দিক নির্দেশনা, সত্যের দিশারি, যাই বলতে পারেন আপনি, হাযা হুদান মানে এই কোরআন হচ্ছে সত্যের দিশারি। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করবে, রবের আয়াতকে অস্বীকার করবে, আয়াত দুই রকম বললাম, আল্লাহ পাকের সৃষ্টি দেখে কিছুই শিখলো না, আল্লাহ পাকের বিধান কোরআনে কারীম আয়াত থেকে কিছুই শিখলো না, লাহুম আযাবুন মির রিজ্জিন আলীম, তাদের জন্য বড়ই কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আযাবুন মানে আযাব, আর রিজ্জুন মানে আযাব, রিজ্জুন আলীম মানে যন্ত্রণাদায়ক আযাব, আর আযাব যেহেতু আবার এসেছে সেজন্য কঠোর বললাম, যে কঠোর যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, স্থলে হোক অথবা পানিতে হোক, সাগর মহাসাগরে হোক, সবকিছু মানুষের আয়ত্তে করে দিয়েছেন, মানুষের অধীনস্থ করে দিয়েছেন, মানুষের সেবায় নিয়োজিত করেছেন। এই বিষয়টিকে কোরআনে কারিমে সাখারা ইউসাখিরু তাসখির নাম দিয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এমনকি আসমান জমিন সবকিছু মানুষের সেবায় নিয়োজিত, এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ পাকের কত এহসান রয়েছে, কত বড় অনুগ্রহ রয়েছে মানব জাতির উপর, যে সবকিছু আমাদের জন্য সৃষ্টি। এই বিষয়গুলি শুনুন, আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রকে সাখখারা মানে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের তাবে করে দিয়েছেন, তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। যে কোনো ভাষা দিয়ে আপনি এই সাক্ষারার অর্থ করতে পারেন, লেতাজিরিয়াল ফুলকু, কতটুকু কতটুকু যাতে তোমাদের দুনিয়ায় চলার জন্য, দুনিয়া বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য কাজ হইতে পারে, লেতাজিরিয়াল ফুলকু ফিহে বি আমরিহি, যাতে সমুদ্র পথে নৌযান আল্লাহ পাকের আদেশ ক্রমে চলতে পারে। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এই সমুদ্র পথে, নদী পথে, পানি পথে, পানির ওপর ভাসছে নৌকা, ছোট্ট ডিঙ্গি থেকে শুরু করে, ডিঙ্গি বলেন না, ছোট ডিঙ্গি থেকে শুরু করে বড় বড় জাহাজ, যেগুলো ব্যবসায়ী জাহাজ, দু চার কিলোমিটার নিয়ে বড় বড় জাহাজ যারা দেখেছেন সমস্ত, আর এত ভারী ভারী জাহাজ, আর তাতে কত হাজার হাজার টন বোঝাই করা থাকছে, কত কন্টেইনার বোঝাই করা থাকছে, তাই না, সব নিয়ে ভেসে চলে আসছে এক দেশ থেকে আরেক দেশ, কোথা থেকে কোথায়, মিডিয়ান চায়না চলে এসছে, এসে দাম্মাম পোর্টে লেগে আছে, হ্যাঁ লেগে আছে, এসে জিদ্দা পোর্টে লেগে আছে, ইয়াম্বু পোর্টে লেগে আছে, চিটাগাং পোর্টে লেগে আছে, খুলনা পোর্টে লেগে আছে, নাই আল্লাহু আকবার, এটা কোথা থেকে হাসিল হলো। আল্লাহ যদি এই পানিকে, এই সমুদ্র পথকে তোমাদের বসে না করে দিতেন, তাহলে সমুদ্রে এমন তুফান আসত যে তোমাদের চলতে দিত না, সবসময় যদি তুফান থাকে পানিতে তাহলে কি নৌযান চলতো, হ্যাঁ চলাচল করতে পারতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এইভাবে সেবায় নিয়োজিত করে দিয়েছেন এই সমুদ্রকে। ওয়ালে তাবতাগু মিন ফাযলিহি, আর যাতে করে তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রুজি সন্ধান করতে পারো। এদিক দিয়ে আল্লাহ আমাদের অধীনস্থ করেছেন, আমাদের সেবায় নিয়োজিত করেছেন এই সমুদ্রকে, নদীগুলিকে, যে সেখান থেকে আমরা রুজি রোজগার করছি। এক হচ্ছে মাছ শিকার করা, মাছ শিকার করা সাধারণ মানুষ 1400 বছর আগে কথা বুঝতে পেরেছে। তারপরে মণিমুক্তা যারা ডুব দিয়ে মণিমুক্তা হাসিল করে সমুদ্রে, জানেন না? জানেন না এই বিষয়টি? হ্যাঁ, এটাও আমাদের জন্য আল্লাহ পাকের ফজল করম বলে তব তখন ফজলি সন্ধান করে। আল্লাহ যদি আমাদের আয়ত্তে না করে কিন্তু ক্ষমতা ছিল, কোনো ক্ষমতা ছিল না। আল্লাহকুম তাশকুরুন, কেন আল্লাহ এগুলি দিয়েছেন? এর জন্য যে খাও দাও আর পাপ করো, খাও দাও আর জেনা করো, কুপুরি করো, খাও দাও আর খুন করো, মারামারি করো, খাও দাও আর টাকা পয়সার প্রতিযোগিতায় এক অপরের জুলম অত্যাচার করো। আল্লাহ বলছেন ওয়াল্লাহ আল্লাহকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। শুকরিয়া আদায় করতে হবে অন্তর থেকে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামতের কদর করে অন্তর থেকে, যে আল্লাহর দান, আল্লাহ যদি না দিতেন আমাদের কোনো ক্ষমতা ছিল না। শুকরিয়া আদায় করতে হবে হাড়ে হাড়ে অনুভূতি সৃষ্টি করে, যে আহ আল্লাহ যদি না দিতেন তাহলে ক্ষমতা ছিল, আহ আল্লাহ যদি এখানে বসার তৌফিক না দিতেন, আহ আল্লাহ যদি আমাকে বলার তৌফিক না দিতেন, গত সপ্তাহে অসুস্থ ছিলাম আসতে পারিনি আলোচনায়। হে অনুভূতি, মুহূর্তে মুহূর্তে আপনার যাতে অনুভূতি সৃষ্টি হয় যে আল্লাহ পাকের কত নিয়ামত আমার সাথে রয়েছে। শুকরিয়া আদায় করবি আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মাধ্যমে, যেইভাবে আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন। শুকরিয়া আদায় করবি ভালো আখরাক চরিত্র পেশ করি ছোটদের সাথে, দুর্বলদের সাথে, তোমার নিচে যেসব লোক আছে তাদের সাথে। অহংকার কখনো করবে না যে আমি এই এই পদে পৌঁছে গেছি, আবার এই শ্রেণীর লোকদের সাথে কথা বলার প্রয়োজন কি, এদের সাথে আবার চলাফেরার প্রয়োজন কি, এদের খোঁজ খবর নেওয়ার আবার কি প্রয়োজন? না, তোমাকেও তো আল্লাহ ওই নিচে নামিয়ে দিতে পারতেন, আর এখনো পারবেন উঠিয়ে দেওয়ার পরেও, এভাবে শুকরিয়া আদায় করবে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তারপর আল্লাহ বলছেন ওয়াসাখখার আলাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু, আর তোমাদের জন্য আল্লাহ অধীনস্থ করে দিয়েছেন। এখানেও সাখখার আল্লাহ বলেছেন, তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আসমানে আছে আর যা জমিন আছে, আসমানে আছে এমনকি সূর্য আমাদের সেবায় নিয়োজিত। সূর্য যদি তার নির্ধারিত পরিমাণে তাপ না দিত, বেশি গরম অথবা বেশি ঠান্ডা করে দিত, যেই পরিমাণ আল্লাহ দেওয়ার জন্য নিয়োজিত করেছেন সেটা যদি না করত, আল্লাহর যে নিয়ন্ত্রণে যেভাবে রয়েছে, তাহলে আমাদের অবস্থা কি হইতো? পৃথিবী কখনো বরফ হয়ে যেত, আর না হলে কখনো জ্বলে পুড়ে সাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আসমানে সূর্য আছে, তা আমাদের সেবায় নিয়োজিত। মাফিস সামাওয়াতি, চন্দ্র চাঁদ আমাদের সেবায় নিয়োজিত আছে, তারকা রাজি গ্রহ সব আমাদের সেবায় নিয়োজিত রয়েছে, মেঘমালা আমাদের সেবায় নিয়োজিত। মাফিস সামাওয়াতি অমাফ, এমনকি আল্লাহ পাকের আসমানে যে ফেরেশতারা রয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদের কাজে লাগিয়ে রেখেছে। আল্লাহ কাউকে মারতে চায় না, আর দুশ্মনরা মারতে চায়, আল্লাহ হেফাজতের ব্যবস্থা করেছেন ফেরেশতাদেরকে দিয়ে। জি, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ কাউকে বাঁচাতে চান, আর কোন শত্রু মারতে চায়, কখনো মারতে পারবে না, আল্লাহ পাকের ফেরেশতারা হেফাজতে লেগে আছে। অনেক সময় দেখা যায় ছেলে আছাড় খেয়ে পড়লো, আপনি আছাড় খেয়ে পড়লে আপনার হাত পা সব ভেঙে যেত, ঠিক না? কিন্তু ছোট ছেলে আছাড় খেয়ে পড়েছে, কিছুই হয় না, দেখেন না কত যে আছাড় খাচ্ছে, খাট থেকে আর উপর থেকে চেয়ার টেবিল থেকে, কিছু হয় না, হাত পা ভাঙে না। আল্লাহ পাকের হেফাজতে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত আছেন, আমল লিখার জন্য, কর্ম লিখার জন্য, রেকর্ড করার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা এই কাজে নিয়োজিত আছেন। জামিআম মিনহু, সমস্ত মিনহু মানে মিনাল্লাহ তাবারাক ওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে আসমানে, ওমা ফিল আরজি, আর পৃথিবীতে যা কিছু, পৃথিবীতে আছে তাও আমাদের সেবায় নিয়োজিত। পৃথিবীতে যা কিছু আছে, এই যে খাদ্যদ্রব্য ফসল জন্মাচ্ছে, ফলমূল হচ্ছে, কার সেবার জন্য? আমাদের জন্য। বৃষ্টি হচ্ছে পৃথিবীতে, হ্যাঁ, তারপরে এই যে নদীর পানি আছে, পুকুরের পানি আছে, কার সেবার জন্য? সুবহানাল্লাহ। আমাদের কাজে আল্লাহ পাক এসবকে নিয়োজিত করে দিয়েছেন। যত কীট পতঙ্গ আছে কার জন্য? মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বহু কিছু সৃষ্টি করেছেন যা দিয়ে মেডিসিন তৈরি হচ্ছে, কার সেবার জন্য এই ঔষধগুলি? হ্যাঁ, মানুষের জন্য। আল্লাহ বলছেন ওয়াসাখখার লাকুম মা ফিস সামাওয়াতি, আসমানে যা কিছু রয়েছে তোমাদের জন্য আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন, ওয়া মা ফিল আরজি, আর যা কিছু পৃথিবীতে রয়েছে তাও তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। জামিয়ান, সমস্ত কিছু মিনহু, তার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয়ই এতে বহু শিক্ষার বিষয় রয়েছে। লি কওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতির জন্য। আল্লাহ এখানে চিন্তাশীল বলেছেন, ইয়াকিলুন এখানে ইয়াতাফাক্কারুন, তাহলে আকলের সাথে অনেক সময় বিবেক আছে কিন্তু আপনি ফিকির করেন না, আপনার জ্ঞানকে কাজে লাগান না, না, জ্ঞানকে কাজে লাগাতে হবে, ফিকির করতে হবে। এটা ফাক্কার আল্লাহ পাক এই ফিকিরের দাওয়াত দিয়েছেন যে গবেষণা করো, গৌর ফিকির করো, চিন্তা করো। গবেষণা মানে বৈজ্ঞানিক হওয়া নয়, শুধু গবেষণা মানে চিন্তা করে দেখা, খতিয়ে দেখা, গভীরভাবে দেখা যে আল্লাহ পাক রব্বুল আলামিন, নিচের দিকে দেখা, উপর দিকে দেখা, উত্থান পতনে দেখা, কোন জাতিকে ধ্বংস করা হলো কেন, সেখান থেকে শিক্ষার বিষয় রয়েছে, কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল সম্মানিত করেছেন কেন, তাদের মধ্যে কি ভালো গুণগুলি রয়েছে, সুতরাং সেখান থেকে ভালো জিনিস নেওয়া, এগুলি হচ্ছে ইতাফাক্কারুনের কাজ, ফিকর। আল্লাহ পাক রব্বুল তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা মক্কার আরেকটি সমস্যা ছিল যে মক্কাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে তার সাহাবাই কেরামগণ দুর্বল না সবল? দুর্বল। আর কাফের মুশরিকরা সবল শক্তিশালী। মক্কার জীবনে নবী সাল্লামকে এবং সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন যে তোমরা কাফেরদের মার খেয়েও, কাফেরদের জুলুম অত্যাচার বরদাস্ত করেও তাদেরকে মাফ করে দাও, মার্জনা করে দাও, ছেড়ে দাও তাদেরকে। আল্লাহ পাক সেখানে প্রতিশোধ নিতে হুকুমও করেননি, অনুমতিও দেননি, বরং মক্কাতে আবু জাহালকে আত্মঘাতী হামলা করে মারা যেত না, আবু লাহাবকে মারা যেত না রাতের অন্ধকারে? আরে তাদের তো খড়ের বাড়ি, খেজুর পাতা দিয়ে বাড়ি তৈরি করা, হ্যাঁ কুড়ে ঘর, ঘেরাও করে রাত্রে মেরে দেওয়া যেত না ঘুমের অবস্থায়, অথবা যাচ্ছে একা, একা হইতো না কোনো সময়, তাদেরকে বডিগার্ড থাকতো আজকালকার মতো, তখন তো বডিগার্ড ছিল না, সুতরাং একা কোথাও যাচ্ছে, দু তিনজন দুর্বল মুসলমান গিয়ে দিলাম মেরে পারতো না? অবশ্যই পারা যেত, আল্লাহ পাক নিষেধ। এমন কোন নজির আছে ইসলামে মক্কার জীবনে? নিষেধ ছিল, নিষেধ ছিল। কারণ এইভাবে যদি একজন কাফেরকে মেরে দেওয়া হইতো তাহলে সকাল হলেই সমস্ত মুসলিমকে সাফ করে দেওয়া হতো, সাফ করে দেওয়া হইতো। আল্লাহ এটা চায় না, আল্লাহ চায় না যে আপনি সামান্য একটা ঢিল মেরে আপনি মুসলিম উম্মতের ক্ষতি করে দেন, যেমন এক শ্রেণীর পথভ্রষ্টরা করেছে। এক শ্রেণীর খারেজিদের কাজ হচ্ছে এটা, বাংলা ভাইদের কাজ, আব্দুর রহমানের কাজ, আর এইরকমই যত সন্ত্রাসীরা রয়েছে তাদের কাজ এইরকমই, দুটো ঢিল মেরে দিল আর দেওয়ার পর দেখা যায় আমাদের কিছু আছে, আতে বাসা মেরে দিল, ইসলামের খেদমতের রাস্তা সংকুচিত করে দিল। আর এক শ্রেণীর লোকেরা তো পার্থক্য করে না যে কে সন্ত্রাসী আর কে সঠিক ইসলামের প্রতিনিধিত্ব করছে, কারা সঠিক ইসলাম কোরআন এবং হাদিসের ইসলাম পেশ করছে আর কারা বিভ্রান্ত হয়েছে, কারা চরমপন্থী, তারা পার্থক্য করে না। তাদের পার্থক্য করার সময় নেই, তাদের কথা হচ্ছে যে একসাথে যাদেরকে বলে আমাদের সন্দেহ হবে, আশঙ্কা হবে, তাদেরকে দূরে রাখো, তাদেরকে কষ্ট দাও, যার ফলে অনেক আল্লাহর নেক বান্দা ভালো মানুষরা নির্যাতিত হচ্ছে এই এই খারেজিগুলির কারণে, এই সন্ত্রাসীদের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন, কুল হে নবী বলো, লিল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে, যারা মুমিন হয়েছে মক্কায় মুসলিম হয়েছে তাদেরকে বলো, ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যেন তারা মাফ করে দেয়, মার্জনা করে দেয়। লিল্লাযীনা ওই সব কাফেরদেরকে, লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যারা আল্লাহ পাকের নিয়ামতে বিশ্বাস রাখে না। আইয়ামাল্লাহর একটি তাফসীর হচ্ছে নিয়ামাল্লাহ, যেমন তাফসীর ইবনে কাসীরের তাফসীর করা হয়েছে, আল্লাহ পাকের নিয়ামতি, আল্লাহর দান, হ্যাঁ আল্লাহ পাকের অনুগ্রহ, এতে বিশ্বাসী নাই, আল্লাহর একত্রে বিশ্বাসী নাই, এই কাফেরদেরকে মাফ করে দাও। তাহলে আল্লাহ কাফেরদের জুলম বরদাস্ত করতে বলছেন আর তাদেরকে মাফ করে দিতে বলছেন। আর আইয়াম আল্লাহর আরেকটি তফসির, আর যেটা শব্দের সাথে কাছের সম্পর্ক, এই তফসির করলে আইয়াম হচ্ছে ইয়াউমানের বহুবচন, ইয়াউমান মানে দিন, আইয়াম মানে দিনগুলি, তাই না? তো দুনিয়ার দিনগুলির মধ্যে ঘটনাবলী ঘটে থাকে, তাই না? দিনেই ঘটে, দিনে অথবা রাতে, দিন বললে দিন রাত দুটোকে সামিল হয়, যে কোনো ঘটনা ঘটেছে, হয় বিগত দিনে ঘটেছে অথবা বর্তমানে ঘটছে অথবা আগামী দিনে ঘটবে, তাই না? তাহলে আইয়াম মানে এখানে ঘটনাবলী, ওই সব, তাহলে অর্থ কি করবেন, এভাবে করবেন যে হে নবী বলে দাও ওই সব মমিনদেরকে, ইয়াগফিরু, যেন তারা মার্জনা করে দেয়, মাফ করে দেয় ওই সব কাফেরদেরকে, লা ইয়ারজুন আইয়াম আল্লাহ, যারা বিশ্বাসী নয়, আশাবাদী নয় আল্লাহ পাকের পৃথিবীতে যে যুগের আবর্তন বিবর্তনে ঘটনাবলী ঘটছে তাতে, আল্লাহর পক্ষ থেকে এসব হচ্ছে, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব করছেন, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় পৃথিবীতে, কারো উত্থান, কারো পতন, কারো জন্ম, কারো মৃত্যু, কারো ধ্বংস, কারো উন্নতি, এসবে যারা বিশ্বাসী নয় আল্লাহর পক্ষ থেকে এসব হচ্ছে তাতে বিশ্বাসী অর্থাৎ কাফের, কাফেরদেরকে যেন মাফ করে দেয়। এখন মাফ করে দেয়, ছেড়ে দাও, প্রতিশোধ নিও না। আল্লাহ প্রতিশোধ নিতে নিষেধ করছেন, কারণ প্রতিশোধ নিলে ইসলামের আরো বেশি ক্ষতি হইত। লিয়াজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, যাতে করে আল্লাহ পাক এই জাতিকে বদলা দেন, বিমা কানু ইয়াকসিবুন তাদের কৃতকার্যের, তারা যা কিছু বদআমল করেছে পাপ করেছে তাদের আল্লাহ বদলা দেবেন। একটু ধৈর্য ধরতে হবে, 13 বছর ধৈর্য ধরলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা, হিজরত হইল, তারপরে 2 বছর গেল, বদর হইল, 13 আর 2 15, 15-এর মধ্যেই হক বাতিলের পার্থক্য হয়ে ইয়াউমুল ফুরকান ইয়াউমুল তাকাল জামান আল্লাহ বলেছেন, হক বাতিলের মাঝে আল্লাহ পার্থক্য করে দিলেন, মুমিন মুসলিমদেরকে আল্লাহ সম্মানিত করলেন আর কাফেরদের 70 জন জাহান্নামে পৌঁছিল হত্যা হয়ে, আর 70 জনকে লাঞ্ছিত অবস্থায় বন্দি করে নিয়ে আসলেন সাহাবায়ে কেরামরা, আর তাদের মুক্তিপণ নিয়ে তাদেরকে আবার ছাড়া হইল। কিভাবে লাঞ্ছিত হইল তারা? ধৈর্যের প্রয়োজন রয়েছে, তাহলে বাতিল পন্থীদের সামনে ধৈর্যের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুর্বল অবস্থায় থাকবে, মান আমেলা সালেহান ফালিনাফসিহি, আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভালো কাজ করবে সে নিজের উপকারের জন্য করলো, নিজের স্বার্থেই করলো। আল্লাহ পাকের এটা নীতিমালা, যে ভালো কাজ করবে, আপনি ভালো কাজ করেন, আপনি নিজের স্বার্থে করেন, আল্লাহ দেবেন আপনাকে। যার জন্য ভালো করলেন সে হয়তো দিল না, আপনার ভাই দিল না, আপনার বোন দিল না, তার কাছ থেকে ভালো আচরণ পেলেন না, আপনি যেই ভাইয়ের সাথে ভালো ব্যবহার করেছেন সে আপনাকে ভালো ব্যবহার দিল না, কিন্তু আল্লাহ অন্যের মাধ্যমে আপনাকে দেবেন। ফালে নাকি দুনিয়ায় দেবেন, আবার পরকালেও দেবেন। দুনিয়াতে আপনি নগদ নগদ চাইবেন না যে এখানেই আমি বদলা নেব, এখানে করেছি আমি করেছি আমি কেন পাবো না, তাহলে আপনি দুনিয়াকেই হ্যাঁ প্রতিদান জগৎ মনে করে নিয়েছেন। না, এটা বদলার জগৎ না, এটা হচ্ছে কর্মজগৎ, এটা হচ্ছে কর্মজগৎ। এখানে কাজ করার জন্য এসছেন, এখানে ফল নেওয়ার জন্য আসেননি। ফল নেওয়ার জন্য একটু প্রতীক্ষায় থাকতে হবে, মতের পরে ফলের পুরোপুরি আশা করতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক ফল অনেক সময় দেখান, অনেক সময় পরীক্ষামূলক দেখান না, তাতে প্রতারিত হওয়ার নেই, ধোকা খাওয়ার নেই। আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবে, ফালে নাফসি, সে নিজের উপকারে নিজের স্বার্থেই করবে। অমান আসা, যে ব্যক্তি খারাপ কাজ করবে, ফালাই হাস, তার কু প্রতিফল বা কুপরিণতি তার ওপরই বর্তাবে, মানে সে তার শাস্তি নিজেই ভোগ করবে। অমান আসা ফালিয়া, এটা কর্মের ক্ষেত্রে এইভাবে তাফসির করতে পারেন। আর একটা তাফসির এইভাবে করতে পারেন, যদি কেউ ভালো কাজ করে ভালো কাজের ফল পাবে, আর খারাপ কাজ যদি কেউ করে খারাপ কাজের ফল পাবে। একজন লোক খারাপ কাজ করে আর ওকে আসামি বানিয়ে দিয়ে বসে আছেন, না এটা করবেন না, এটা ওই অর্থে নিতে পারেন। ওলা তাজিরু ওয়াজিরাত উজরা উখরা, আপনার ভাই খুন করলো অথবা আপনার ভাই সমাজ বিরোধী কিছু কাজ করলো আর পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে চলে গেল বিদেশ থেকে, গেছেন, না আপনার কোনো অপরাধ নেই, কিছু নেই, না পরামর্শ দিয়েছেন, না সেখানে আপনার কোনো হাত আছে, কিছুই নেই, কোনো হয়তো আপনি নিষেধ করেছেন, তারপর আপনাকে আসামি বানিয়ে দেবো, গোটা বংশ তো আসামি বানিয়ে দিয়ে বসে আছে, মানব রচিত বিধানের জুল মেটা। আল্লাহ অমান আসা, যে খারাপ কাজ করেছে সে তার কুপরিণতি বরদাস্ত করবে, তার জন্য তার শাস্তি রয়েছে, অপর ব্যক্তি কেন তার শাস্তি উঠাবে। তারপরে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসবে। আল্লাহ বলছেন এখান থেকে বনি ইসরায়েলদের কথা, বনি ইসরায়েল যেহেতু একটা বড় সম্প্রদায় ছিল আর তাদের সংখ্যা অনেক বেশি ছিল মুসা আলাইহিস সালামের কম, এই জাতিটা যদি মুসলিম হয়ে যেত, কোরআনের প্রতি বিশ্বাসী হয়ে যেত, তাহলে অসংখ্য মানুষ জাহান্নাম থেকে বেঁচে যেত, অসংখ্য মানুষ দিন ইসলামের খেদমত করে দিন ইসলামকে আরো বেশি শক্তিশালী করতে পারত। সেই আল্লাহ পাক কোরআনে কারীম বনী ইসরায়েলদের কথা বারবার করে তুলে ধরেছেন, আর তাদেরকে ওই জামানে আল্লাহ সম্মানিত করেছেন, সেসব নিয়ামত যে দিয়েছেন সেসব নিয়ামতের শুকর গুজার হতে বলেছেন, কিন্তু তাদের অধিকাংশই কুফরি করেছে। আল্লাহ বলছেন ওয়া লাকাদ আতাইনা বনি ইসরায়েল আল কিতাব, আর নিঃসন্দেহে আমি বনি ইসরায়েলদেরকে, অর্থাৎ ইয়াকুব আলী ইসলামের অপর নাম ছিল ইসরায়েল, তার বংশধর, তার বংশধর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মতরা, অর্থাৎ যারা ইহুদি যারা খ্রিস্টান হয়েছে তাদের সকলে, আজকে এদেরকে আমি আল কিতাব দিয়েছিলাম। এই কোন কিতাব ছিল? তাওরাত, তাওরাত দিয়েছিলেন আল্লাহ পাক রাব্বুল, ওয়াল হুকমা, এবং তাদেরকে রাজত্ব দিয়েছিলাম। কিতাবও দিয়েছেন তাওরাত, আর তাদেরকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, তাদের মধ্যে বহু রাজা আল্লাহ পাক করেছেন, তাদের শাসন ক্ষমতাও দিয়েছিলেন। আল্লাহ বলছেন ওয়া জাআলাকুম মুলুকান, তোমাদের বহু লোককে আমি রাজা বানিয়েছি, বাদশা বানিয়েছি, আল্লাহ পাকের নিয়ামত, দুনিয়ার নিয়ামত আল্লাহ তাদেরকেও দিয়েছিলেন। হুকমের আরেকটি তাফসীর হচ্ছে বিচার ক্ষমতা, হাকামে হাকামা মানে বিচার করা। তাদেরকে আল্লাহ পাক এমন পণ্ডিত করেছিলেন, বিদ্যা বুদ্ধি দিয়েছিলেন যে তাদের মধ্যে বিচার ক্ষমতাও ছিল। বিচার ক্ষমতায় যেমন তেমন ক্ষমতা নেই, সবাই বিচার সালিস করতে পারে না। হ্যাঁ, বিচার সালিস করার জন্য বিচক্ষণতা লাগে, আল্লাহ পাক এই বিচক্ষণতাও তাদেরকে দান করেছিলেন। হুকমার তাহলে দুটি তফসীর হতে পারে। ও নবুয়াতা, এবং তাদেরকে নবুয়াত দিয়েছিলাম, বহু নবী, বনি ইসরায়েল গোত্রে এত নবী এসছেন, এত নবীর কথা অন্য কোন জাতির মধ্যে নেই। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের বংশে বহু নবী আল্লাহ পাঠিয়েছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যাকারিয়া, ইয়াহইয়া, মূসা, ঈসা, হ্যাঁ, ইসহাক, ইয়াকুব, তারপরে ইউসুফ, হ্যাঁ, বহু নবী আল্লাহ পাক রব্বুলের পাঠিয়েছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে পাক পবিত্র রিজিক দিয়েছিলাম। অনেক সময় বিনা মেহনতে রিজিক দিয়েছেন, বিনা মেহনতে আল্লাহ পাক রিজিক দিয়েছেন। কোন রিজিক? কোরআনে আল্লাহ মান এবং সালওয়ার কথা, যখন তারা ধ্বংস হইল ফেরাউন, ফেরাউনের সেনাবাহিনী সমুদ্রে ডুবে, মূসা আলাইহিস সালাম তার বনী ইসরায়েল তার অনুসারীদেরকে নিয়ে যখন সমুদ্রের ওই এপারে চলে আসলেন, এখানে আসে নতুন জায়গায় কোথায় খাবার, কোথায় কি ব্যবস্থা, আল্লাহ পাক বললেন বসে থাকো, এমনি খাওয়াবো তোমাদের। ওয়ান জান আলাইকুম মান্নাস সালওয়া, বাস আল্লাহর শুকরিয়া আদায় করো, গুবুরি করবে না। কিন্তু না, তারপর বদমাইশি গেল না তাদের, বদমাইশি গেল না তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হয় দেখে যে ছোট ছোট পাখি, আর এক ধরনের হালুয়া, সুজিয়ার সময় যদি রেডি থাকে সকালবেলা, আর সেই যুগের আজকেরও প্রিয় গোস্ত, যাতে ক্ষতি কম, পাখির গোস্ত, পাখির গোস্ত হাজির, কোনো চিন্তা নেই, সেগুলিকে পচাতে শুরু করলো, বেশি বেশি জমা, আল্লাহ বলে বেশি জমা করিও না, কালকে জন্য, কালকে আবার তো দেব, জমা করিও না, আজকেরটা নাও, বাস না, বেশি করে জমা করে সরাইতে শুরু করলো, আরো বহু রকম বদমাশি আর কুফরি শুরু করলো। মূসা আলাইহিস সালাম মাত্র 43 দিনের জন্য গেলেন তাওরাত নিতে, এদিকে বাছুর পূজা শুরু করে দিল, গরু পূজা শুরু করলো, যে গরু পূজা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মনে হয় হিন্দুরাই গো পূজা করতেই থাকবে, তাই না? এতো বনী ইসরায়েলের কাছ থেকে শিখেছে। তাহলে কিভাবে অসংখ্য মানুষকে গুমরা করে এই গরুর পূজাতে লাগিয়েছে এই বনী ইসরায়েল জাতি মাত্র 40 দিনের মধ্যে। হারুন আলাইহিস সালাম কত নসিহত করে, কত উপদেশ দিলেন যে শোনো শোনো শোনো শোনো, মনে মেরেই দিবে, হারুন আলাইহিস সালামের ভয় হলো যে আমাকে মেরে দিবে, আর দুই দল হয়ে যাবে, আমি এই বিভেদ সৃষ্টি করতে চাই না, আচ্ছা দেখি ভাইয়ের আশা করে থাকি, ভাই আসলে একটা কোনো মীমাংসা হবে। সুবহানাল্লাহ, এসব ঘটনা কোরআন কিন্তু আল্লাহ পাক উল্লেখ করেছে, এই ছিল তাদের বদমাশি। তো মানুষের স্বভাব হচ্ছে, মানুষকে আল্লাহ যত সুখে রাখবে তত অবাধ্য হবে, যত সুখে রাখবে তত বেশি এরা বিরুদ্ধাচরণ করে নাফরমান হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পাক পবিত্র ভালো ভালো রিজিক দিয়েছিলাম। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, আর বিশ্ব জাহানের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, বিশ্ব জাহানের উপর শ্রেষ্ঠত্ব তাদেরকে তাদের যুগে দান করেছিলাম। কিন্তু তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করার পরও এই শ্রেষ্ঠত্বকে টিকিয়ে যখন রাখলো না, কুফরি করা শুরু করলো, পাপ করা শুরু করলো, অন্যায়ে যখন ডুবে গেল, অযোগ্য যখন হয়ে গেল, তাওরাতকে বিকৃত করলো, মন গড়া বিধান যখন রচনা করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়ে, তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়ে, তাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে দিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিনকে, এই উম্মতে মুসলিমাকে। আল্লাহ তারপরে শ্রেষ্ঠত্ব দিলেন শেষ উম্মতকে, শেষ উম্মত আসার পরে বনি ইসরায়েলদের শ্রেষ্ঠত্বকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন তাদের বদ আচরণের কারণে, তাদের পাপের কারণে। এই জন্য যেখানে কোরআনে কারিমে এইরকম আয়াত এসেছে, কয়েক আয়াত এসেছে, ফাদ্দালনাহুম আলাল আলামিন ওয়া ফাদ্দালনাকুম আলাল আলামিন, তোমাদেরকে বিশ্ব জাহানের উপর বা তাদেরকে বিশ্ব জাহানের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, মানে তাদের যুগে, তাদের যুগে। কিন্তু শেষ উম্মতকে, এই আমাদের উম্মতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু তিনটি শর্ত সাপেক্ষ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু কি করতে হবে? উখরেজাত লিন্নাস, মানুষের উপকারে আসবে, মানুষের উপকার করবে। তো মানুষের উপকার উদ্দেশ্য, মানুষের উপকার কিভাবে হবে? তা'মুরুনা বিল মারুফ, প্রথম ভালো কাজের আদেশ দেবে, ভালো কাজকে ছড়াবে, ভালো কাজের প্রচার প্রসার ঘটাবে সারা বিশ্বে, এটা হচ্ছে প্রথম কাজ তোমাদের। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার, যত পাপ আছে, যত অন্যায় কাজ আছে সেগুলোকে নির্মূল করবে, অন্যায় কাজকে দুনিয়া থেকে বিদায় করবে। যদি বল প্রয়োগ করার ক্ষমতা থাকে বল প্রয়োগ করে, বল প্রয়োগ করার ক্ষমতা না থাকে দ্বিতীয় স্তর হচ্ছে কথার দ্বারা, বক্তব্যের দ্বারা, লিখনের দ্বারা, সংগ্রাম করে, আর যদি তারও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করে। অতু মেনুনা বিল্লাহ, তৃতীয় গুণ হচ্ছে আল্লাহর প্রতি সবসময় তোমাদের ইমান মজবুত থাকবে, আল্লাহর প্রতি ইমান থাকতে হবে। আল্লাহর প্রতি ইমান থেকে সরে গিয়ে কেউ শিরিক মাজার কবর মাজার ধরে নিয়েছে, কেউ ব্যক্তি পূজা ধরে নিয়েছে, কেউ পেট পূজা ধরে নিয়েছে, পেট ছাড়া কিছু বুঝেই না। হ্যাঁ, তার দুনিয়ার দুই রিয়ালের জন্য সময় আছে কিন্তু নামাজের জন্য সময় নেই। দুই রিয়াল ইনকাম করার কোনো জায়গায় চান্স থাকে নামাজের সময়? তো দুই রিয়াল ইনকাম করবে কিন্তু নামাজ যাবে না, কোনো ইনকাম নাই, রাস্তায় বসে আছে, গরমে বসে আছে, ঘাম বয়ে যাচ্ছে, তবু মসজিদ আসবে না। আল্লাহকে শ্রেষ্ঠত্ব দেবেন না ইহুদিদের কাছ থেকে, বনি ইসরায়েলদের কাছ থেকে, নাসারাদের কাছে শ্রেষ্ঠত্ব যেমন আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, তেমনি আল্লাহ শ্রেষ্ঠত্ব ছিনিয়ে দেবেন, তাই আজকে ছিনিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই শ্রেষ্ঠত্ব ফিরে আসবে কিয়ামত পর্যন্ত, যখন যখন আমরা আল্লাহর দিনের দিকে ফিরে আসবো। আল্লাহ পাক সূরে বনি ইসরায়েলে বলেছেন, ওয়াইন উদ্দুম উদনা, তোমরা যদি ফিরে আসো আমিও রহমত নিয়ে ফিরে আসবো, তোমরা যদি তওবা করে আমার দিকে ফিরে আসো আমিও তোমাদের কাছে নেতৃত্ব, তোমাদের নেতৃত্ব নিয়ে ফিরে আসবো, তোমাদের সম্মান দেওয়ার জন্য ফিরে আসবো। ওয়াইন উদ্দুম উদনা, মনে রাখবেন পুরো উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ফিরে আসো আমিও ফিরে আসবো তোমাদের কাছে রহমত নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন তার দিকে ফিরে আসবো। আল্লাহ পাক বলছেন ওয়াতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমরি, আর এই বনি ইসরায়েলদেরকে আমি ধর্মের ব্যাপারে, মিনাল আমরি মিন আমরিদ্দিন, এখানে মিন আমরিদ্দিন উজ্জ্ব আছে, ধর্মের ব্যাপারে তাদেরকে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম। কোরআন সুস্পষ্ট আয়াত নাজিল হচ্ছে, ইহুদিরা মদিনায় আছে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, সুস্পষ্ট আয়াত নিদর্শন দিয়েছিলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বাইয়িনাতিন মিনাল আমরের আরেকটি তাফসীর হতে পারে যে তাদেরকে মুজিজা দিয়েছিলাম, মূসা আলাইহিস সালাম আল্লাহ বহু মুজিজা দিয়েছিলেন, অলৌকিকত্ব, মূসা আলাইহিস সালামের লাঠি, এছাড়াও বহু মুজিজা আল্লাহ পাক 9টি মুজিজা দিয়েছিলেন, যার কথা কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করে বলা কথা আতেন মূসা তিস আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলেছেন ওখানেও সুস্পষ্ট 9টি মুজিজা সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম। আল্লাহ বলছেন وَآتَيْنَاهُمْ بَيِّنَاتٍ مِنَ الْأَمْرِ فَمَا اخْتَلَفُوا إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ, কিন্তু তারা মতানৈক্য করেছিল তাদের কাছে জ্ঞান চলে আসার পরে, শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জ্ঞান আসার পরে তারা মতানৈক্য করেছিল, ইখতিলাফ করেছিল, মতভেদ সৃষ্টি করেছিল, মানবো না একে কেন মানবো, আরে আমাদের বংশে তো আসলো না, এ তো ইসমাইল গোত্রে চলে আসলো, আমাদের গোত্রে আসলো না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুই ভাগে ভাগ হয়ে যায় বংশ, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী, আর এক ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল ইসরাইল। তো বনি ইসরাইলরা এই গোত্রে হয়ে গেল ইসহাক আলাইহিস সালামের গোত্রে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ইসমাইল আলাইহিস সালামের গোত্রে, এই জন্য তারা হিংসা করে মানল না। আল্লাহ বলছেন যে তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা মতভেদ সৃষ্টি করলো, বাগিয়াম বাইনাহুম, তাদের আপোষের বিদ্বেষ শত্রুতা বশত, মোহাম্মদ সাল্লামের সাথে শত্রুতা করি, নবী করিম সাল্লামের বংশ এই বংশ কেন হলো, আমাদের বংশে কেন আসলো না, এই শত্রুতা করে। আজকেও যদি এই জাতীয়তা কারো মধ্যে থাকে তাহলে ইহুদিদের চরিত্র রয়েছে, অমুকের কথা মানবো না কারণ অমুক আমাদের জাতি নয়, অমুক আমাদের ভাষী নয়, অমুক আমাদের নয়, অমুক আমাদের এলাকার নয়, এইরকম চরিত্র অনেকের মধ্যে আছে, এই চরিত্র হচ্ছে ইহুদিদের চরিত্র। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় হে নবী মুহাম্মদ তোমার রব তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন কিয়ামতের দিনে, ফিমা কানু ফিহি ইখতালিফুন, যেই ব্যাপারে তারা মতানৈক্য সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলেন তারপর সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, তারা মতভেদ সৃষ্টি করেছে আর তোমাকে সুস্পষ্ট শরীয়ত দান করেছি, সুতরাং এর উপর তুমি অটল থাকো। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ আলা শরিয়াতিন মিনাল আমর, এখানে মিনাল আমর মানে আমরিদ্দিন, ধর্মের ব্যাপারে তোমাকে স্পষ্ট শরীয়তের উপর কায়েম করেছি, সুম্মা জাআলনাকা আলা শরিয়া, আল্লাহ এই দিনকে তাহলে শরীয়ত বলেছেন। আল্লাহ পাক যা নাজিল করেছেন সে আকীদার বিষয় হোক, বিশ্বাসের বিষয় হোক, আর ইবাদতের বিষয় হোক, আর আখলাক চরিত্রের বিষয় হোক, সবগুলি হচ্ছে শরীয়ত। আর এই মারেফত আর তরিকত আর হাকিকত এগুলি ভণ্ডামি, এগুলি যে ব্যাখ্যা করা হয় পীরদের কাছে এগুলি সব ভণ্ডামি, আল্লাহ পাক এসব কথা উল্লেখ করেননি, আর এগুলি ধর্ম নয়, কারণ ধর্মের নামে এগুলি হচ্ছে পেটের ব্যবসা, পেটের ব্যবসা। আর এই শরীয়তে যে শরীয়ত আল্লাহ নাজিল করে সেই শরীয়তে আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা হয়। কারণ ওরা একটা ধোকা দেয় যে আত্মার পরিশুদ্ধির জন্য তরিকত মারিফাত, হ্যাঁ না, আত্মার পরিশুদ্ধ হলেই তারা কেউ অভাবী থাকতো, তারা কেউ অভাবী না, তারা পয়সার ব্যবস্থা, পয়সার খেলা চলছে পীরের তরিকতে। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমাকে ধর্মের ব্যাপারে এক শরীয়তের উপর আমি প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, সুতরাং তারই অনুসরণ করো, তারই অনুসরণ করো, অর্থাৎ এ কোরআনে করিম যে ওহি তার অনুসরণ করো, তোমার কাছে যে ওহি হচ্ছে হাদিসের ওহি তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর ওই সব লোকদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, মনের কামনা বাসনার অনুসরণ করিও না, যারা জানে না, লা ইয়ালামুন, যারা জানে না, তোমার বংশধর মুশরিক, এ কুরাইশ, এ মুশরিক পত্তলিক, এদের কামনা বাসনার অনুসরণ করি, এরা বলবে যে মুহাম্মদ আমাদের সাথে একটা কম্প্রোমাইজ করে না, তোমার মসজিদে আমরা তোমার তোমার সাথে নামাজ পড়ে নেব, আর আমাদের সাথে তুমি বা তোমার সাথীরাকে নিয়ে আমাদের মেলাতে আমাদের দেব দেবীর পুজো পাঠে তোমরা তোমরাও সাথ দেবে, এইরকম কম্প্রোমাইজের কথা পেশ করেছিল। আরো বেশ কিছু কম্প্রোমাইজের কথা, হে মোহাম্মদ তুমি দেখো আমাদের দেব দেবী এই এই ধর্ম ঠিক না, এই কথা বলিও না, তুমি রাজা হইতে চাও রাজা বানিয়ে দিচ্ছি, সুন্দরী রমণী চাও রমণী দিচ্ছি, ধন সম্পদ যত চাও ততই দিচ্ছি, কিন্তু আমাদের সাথে একটা সমঝোতায় আসো তুমি। এটা তাদের মনের কামনা বাসনা ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে কি হয়ে যাক, সমঝোতা হয়ে যাক, একটা আমাদের ধর্ম ঠিক থাক, হ্যাঁ মূর্তি পূজার ধর্ম ঠিক থাক, বহুত্ব ঠিক থাক, আর তুমি যেটা বলছো সেটাও ঠিক থাক, আমাদের বিরুদ্ধে বলিও না, এটা ঠিক না, এই কথা বললে না, নেগেটিভ বলিও না, পজিটিভ তোমারটা করো, তুমি নামাজ পড়ো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলিও না, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, এই কথা বলিও না। হ্যাঁ আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি, হে নবী তুমি অনুসরণ করিও না, আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, অজ্ঞ মুশরিক, এদের মনের কামনা বাসনা কুপ্রবৃত্তির, তাদের দাবি দাওয়া পূরণ করিও না, না হলে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে সব ক্ষেত্রে মানুষের দাবি দাওয়া পূরণ করা যায়। আপনি গ্রামে যাবেন আর বলে আসেন মিলাদ করেন আমার সাথে, আমি বলছেন যে মিলাদটা করি, তাহলে এক যদি মিলাদ করি কালকে আমার কথা শুনবে, না এই সমঝোতা নাই, বিদাতের সাথে সমঝোতা নাই, যদি বললেন চলেন যাই ওরসে যাই, চিন্তা করতে লাগলেন ওরসে যদি আজকে যাই তো কালকে যদি আমি একটা দুটো দিনের কথা বলি তো আমার কথা শুনবে, সুতরাং আমার দিনের কথা শোনাবার জন্য তাদের ওরসে শিরক করতে যাব না, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, যারা মুশরিক হয়ে আছে, যারা বিদাত শিরক করছে, তাদের মনের কামনা বাসনার অনুসরণ করিও না, ইন্নাহুম লাইয়ুগনু আনকা মিনাল্লাহি শাইয়া, আল্লাহর কবল থেকে কিঞ্চিত পরিমাণ তারা রক্ষা করতে পারবে না তোমাকে, আল্লাহর আযাব থেকে আল্লাহ পাক যদি শাস্তি দেন ধরে নেন তাহলে তারা কখনো রক্ষা করতে পারবে না তোমাকে। ওয়াইন্না যালিমিনা বাদুহুম আউলিয়া ও বাদ, আর জালেমরা পরস্পরের বন্ধু, জালেমরা একে অপরের বন্ধু, ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, জালেমদের বন্ধু হইও না, আল্লাহ পাক মুত্তাকি পরহেজগার, যারা সংযত, যারা শিরিক মুক্ত, যারা পাপ মুক্ত নেক লোক তাদের বন্ধু। তুমি মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, শিরিক মুক্ত হয়ে যাও, বিদাত মুক্ত হয়ে যাও, হারাম মুক্ত হয়ে যাও, হ্যাঁ ইবাদত ছাড়িও না, ইবাদত পাবন্দিকর মুত্তাকি পরহেজগার হয়ে যাও, তোমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং হয়ে যাবেন। হাযা বাসায়েরুন লিন্নাস, এই হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট জ্ঞান। বাসায়ের বাসিরাতুনের বহুবচন, বাসিরাত মানে এই যে বাসার মানে চক্ষু, আর স্পষ্ট চোখ দিয়ে যা স্পষ্ট দেখা যায় তা হচ্ছে বাসায়ের। হাযা বাসায়েরুন লিন্নাস, এই যে কোরআনে করিম এটা মানব জাতির জন্য সুস্পষ্ট জ্ঞান, এতে স্পষ্ট জ্ঞান রয়েছে, কোরআন জটিল নয়, বরং ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলেছেন কোরআনকে খুব সহজ করেছি, কোরআন খুব সহজ। বিদাতি মোল্লার বলে কোরআন বোঝা যেমন তেমন কথা নাকি, তফসির বুঝবেন আপনি, হ্যাঁ কি তফসির বুঝেন আপনি, হ্যাঁ আপনি বেহেশতে যাওয়ার পড়েন, আপনি মকসুদুল মুমিনিন পড়েন, আপনি নিয়ামুল কোরআন পড়েন, আপনি কোরআনের কি বুঝবেন আপনি, হ্যাঁ বুখারি বুঝবেন আপনি, হাদিসের কথা বুঝতে পারেন, হাদিস বুঝেন না ফেকা বুঝেন, সুবহান আল্লাহ, মানুষ ভালো করে বুঝাইতে পেরেছে, আল্লাহ পাক আর তার রসুল বুঝাইতে পারেনি ভালো করে, আউযুবিল্লাহ। এটা হচ্ছে বিদাতি মোল্লাদের লক্ষণ, তারা কোরআন এবং হাদিস থেকে দূরে রাখতে চায়, এই জন্য এই অস্ত্র ব্যবহার করে। জাহেল মূর্খদের বলে আপনি সাধারণ মানুষ মাদ্রাসায় পড়েননি, নাহুস আর বুঝেন না, আর আপনি দাম মামে তফসির শুনছেন, কি বুঝবেন তফসিরে যাবে, এ কথা বলবে বিদাতি মোল্লা আপনাকে, এটা বিদাতি মোল্লার লক্ষণ। যখন বলবেন আমি বলো বলো মানে হাদিস পড়ি, বুখারী হাদিস পড়ি, বুখারী কি বুঝবেন আপনি, বুখারী আমরা বুঝতে পারি, আপনি কি বুঝবেন আপনি, আপনি বুঝবেন ফেকা বুঝবেন, আপনি জানো এই বেহেশতে যাওয়ার পড়ে, বুঝতে পেরেছেন, যাতে সঠিক পথ না পান আপনি, কোরআন সুন্নাকে মজবুত করে ধরতে না পারেন, কোরআন সুন্না থেকে দূরে রেখে অন্ধ রাখা হয় ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণরা যেমন শূদ্রদেরকে আর নিচু জাতিদেরকে বেদের হাকিকত থেকে, বেদে যে তৌহিদের কথা কিছু রয়েছে সেগুলি থেকে যেমন অন্ধ করে রেখেছে আর মূর্তি পূজায় লিপ্ত করে রেখেছে, তেমন হচ্ছে এদের অবস্থা। আল্লাহ বলছেন হাজা বাসায়রুল লিন্নাস, তাহলে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআনে সুস্পষ্ট জ্ঞান রয়েছে, বাসায়র ওয়াহুদান এবং দিক নির্দেশনা রয়েছে বা সত্যের দিশারি এই কিতাব, ওয়া রাহমাতুন এবং রহমত কার জন্য, রাস্তা দেখাবে গন্তব্য স্থানে পৌঁছাবে, ওয়া রাহমাতুন এবং রহমত হবে লিকওমি ইউকিনুন বিশ্বাসী জাতির জন্য। তো কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ দুটি কথা বলেছেন, একটা হচ্ছে যে সুস্পষ্ট জ্ঞান সবার জন্য রয়েছে, এই জ্ঞান থেকে যে কেউ নিতে পারে, মানুষ মুসলিমও নিতে পারে অমুসলিম, সেখান থেকে জ্ঞান নিয়ে হেদায়ত হতে পারে। আর হেদায়ত কাকে করবে কোরআনে কারীম, বিশ্বাসীকে করবে, অবিশ্বাসীকে করবে না। যে বলবে আমি চোখের আড়ালে যা যা আছে যার কথা বলে আমি বিশ্বাস করি না, আমি জান্নাত বিশ্বাস করি না, জাহান্নাম বিশ্বাস করি না, আমি কবর আজাব তো কেউ দেখে না বিশ্বাস করি না, মতের পরে আবার উঠানো হবে এইসব কথা বিশ্বাস করেন, এইসব বদিস্তের কথা কি বলেন আপনি, এই যুগেও বলেন আপনি, যান্ত্রিক সভ্যতার যুগে আপনি বিএমএ পাশ করে নেওয়ার পরেও আপনি আবার ওই নামাজ রোজার কথা আর নেকির কথা আর গুনার কথা বলে কি কথা বলেন, ওদেরকে আল্লাহ হেদায়ত করবেন না, ওদেরকে আল্লাহ হেদায়ত করবেন। বলছেন হোদান হেদায়ত এই কোরআন, ও রাহমাতন এবং রহমতও তাদের জন্য হবে না, এই কোরআনে রহমত রয়েছে কিন্তু লিকওমি ইউকিনুন বিশ্বাসী জাতির জন্য, যারা বিশ্বাস করবে তাহলে বিশ্বাস করতে হবে, সত্যবাদীদের কথা বিশ্বাস করতে হবে। বাপের কথা বিশ্বাস করছেন, মায়ের কথা বিশ্বাস করেছেন, মা আপনাকে কোথা থেকে নিয়ে এসছে না নিয়ে এসছে, মুখ ফুটলে বললে এটা তোমার বাবা এটা তোমার ভাই, অথচ আপনি আসলে এটা বাবা না ভাই না আল্লাহই জানে, হ্যাঁ কোথা থেকে আপনাকে কুড়িয়ে নিয়ে এসছে কি হারাম কাজ করে নিয়ে এসছে বললে বিশ্বাস করছেন, করেন না? আর এ বিশ্বাসে কোন রকম ঘাটতি আছে? যে আমি 90% বিশ্বাস করি, যত শতাংশ আমার মায়ের কথা বিশ্বাস করি না, হ্যাঁ বলেন নাকি এটা আমার বড় ভাই বিশ্বাস করি, আমি 80% বিশ্বাস করি, 20% বিশ্বাস করি না, এমন কোনো আছে কেউ কি, কোনো মুসলিম আছে না কোনো মুসলিম আছে? বাপ মায়ের কথা বিশ্বাস করছেন, তাদের চাইতে সত্যবাদী সমস্ত নবী রসুলগণ, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না, তাদের কথা বিশ্বাস করবেন না? গায়েব রয়েছে, চোখের আড়ালে বহু কিছু রয়েছে, যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি অবশ্যই রয়েছে, আমি মনগড়া কথা বিশ্বাস করতে বলছি না। আম হাসিবাল্লাযিনা ইজতারাহু সাইয়্যাত, ওই লোকেরা কি মনে করে, হাসেবা ইয়াহসাব বা হাসেবা ইয়াহসাব মানে ধারণা করা মনে করা, আম হাসিবাল্লাযিনা ইজতারাহু সাইয়্যাত, ওই লোকেরা কি মনে করে যারা খারাপ কর্ম করে থাকে, ইজতারাহু মানে আমেলু কাসাবু, যারা উপার্জন করে যারা কাজ করে, আর কি কাজ করে, আর সাইয়্যাত খারাপ কাজ, যেসব লোকেরা খারাপ কাজ করে অসৎ লোক মন্দ লোক, তারা কি এই ধারণা করে বা এটা মনে করে যে আন্নাজা আলাহুম কাল্লাযিনা আমানু, তাদেরকে আমি গণ্য করব ওই লোকদের মতো যারা ইমান নিয়ে এসেছে মমিন যারা, ওয়া আমেলুস সালিহাত, আর যারা নেক আমল করে ভালো কাজ করে তাদের মতো গণ্য করব? কখনো না। বিশেষ করে যারা মন্দ মানুষ তারা মনে করে ভালো আর মন্দ কি, আমরা কি তাদের চাইতে কম আছে নাকি, তাদের চাইতে বেশি বুঝি নাকি, তাদের চাইতে মন্দ সিদ্ধান্ত নেবো নাকি, তাদের চাইতে ভালো সিদ্ধান্ত, তাদের চাইতে কম বুঝি? আর বাতিল পন্থীরাও নিজের বাতিল থেকেও মনে করে যে আমরা দুনিয়াতেও সুখী আর আখেরাতেও সুখী থাকব যদি আখেরাতে বিশ্বাসী হয়। দুই রকম আছে তাদের মধ্যে, যারা বাতিলপন্থী, যারা গুনাহগার পাপিষ্ঠ, যারা পেটের জন্য দুনিয়ায় বেঁচে আছে, তারা দুই ভাগে বিভক্ত, এক দল আছে আখেরাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, জন্মসূত্রে মুসলিম, খানিকটা আখেরাতে বিশ্বাস আছে কিন্তু অসৎ লোক, তাহলে তারা মনে করে নিজেকে মনে করে যে আমরা এত অসৎ লোক আর ওদের চাইতে পিছনে থাকবো, আমরা দুনিয়াতেও যখন আল্লাহ এত আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে ধন দৌলত দিয়েছেন, আমাদেরকে সুখ শান্তি দিয়েছেন, আখেরাতে আল্লাহ দেবেন, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করবেন, আল্লাহ আমাদের দিবেন, যদি বিশ্বাস থাকে তাহলে একদল। আর একদল আছে বাতিল পন্থী, যারা পরকালে বিশ্বাসী নাই, যখন পরকাল বলে কিছু নেই তাহলে তাদের এই জীবনটাই হচ্ছে সবকিছু, সুতরাং তারা মনে করে যে এই দুনিয়া এটাই হচ্ছে দুনিয়া, আর এটাই হচ্ছে মানুষের জীবন, আর এতে যা কিছু করতে হয় করতে হবে। এতে যারাকে সৎলোক মনে করা হচ্ছে, ধার্মিক যারা দিন ধর্ম পালন করে, তারা আমাদের চাইতে কোন ক্ষেত্রে বেড়ে আছে, তারা কি বুঝে দুনিয়া, তাদের চাইতে আমরা শ্রেষ্ঠ, তাদের চাইতে আমরা কম আছি। আল্লাহ পাক তাদের খণ্ডন করেছেন। তাহলে বাতিলপন্থী যারা বা গুনাহে যারা ডুবে আছে, পাপে ডুবে আছে, আকীদার ক্ষেত্রে হোক আর আল্লাহ পাকের ইবাদত নষ্ট করে হোক, ইবাদত ছেড়ে হোক, অথবা আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, চরিত্রহীন হোক, তারা মনে করে যে আমরা যারা ধার্মিক তাদের চাইতে কম না, এই ভ্রান্ত মতবাদের খণ্ডন করেছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন। বলছেন সাওয়ান মাহিয়াহুম ওয়া মামাতুহুম, তাদের বেঁচে থাকা আর তাদের মরে যাওয়া, মানে এই হায়াত, এই পার্থিব জগৎ, মাহিয়াহুম যতদিন দুনিয়ায় বেঁচে আছে, ওয়া মামাতুহুম আর তাদের মরণ মানে মরণের পরের জীবন, সবগুলি বরাবর সমান হয়ে যাবে? যে দুনিয়াতেও সৎ অসৎ সমান আর পরকালেও সৎ অসৎ সমান, এটা হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ বলছেন যদি এইরকম কথা কেউ মনে করে যে আমরা যদিও নামাজ রোজা করি না, তো নামাজ যেতে চাইতে কম, যদিও আমরা পর্দা করি না, আমরা ইসলামী বিধান মানি না, ওরা তো আর এভাবে বলবে না যে এরা পাকা মুসলিম, ওরা বলবে এরা মৌলবাদী। যদিও আমরা মৌলবাদী নয়, ওরা মৌলবাদী, ওদের যেতে কিছু কম আছে। আল্লাহ বলছেন সা আমা ইয়াহকুমুন, এদের সিদ্ধান্ত বড়ই খারাপ, বড়ই নিকৃষ্ট, যে সিদ্ধান্ত তারা নিয়েছে বা তারা ভেবে দেখেছে এইরকম কথা যে আমরা মৌলবাদী যাদেরকে বলছি তাদের চাইতে আমরা ভালো, এটা হচ্ছে তাদের খারাপ ফয়সালা। সা আমা ইয়াহকুমুন, ভুল সিদ্ধান্ত। পরের আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন আসমান জমিন সৃষ্টি করা এবং তার মাঝে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এসবের লক্ষ্য সম্পর্কে ইরশাদ করেছেন, ওয়া খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদা আর জমিনও সৃষ্টি করেছেন, বিল হাক্কে বিশেষ লক্ষ্য উদ্দেশ্যে যথাযথভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এই আসমান জমিনকে মানুষ দিয়ে জিন দিয়ে আবাদ করা, আল্লাহ পাক এই জমিন পৃথিবী আবাদ করেছেন, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগির জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আমার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছি, আমার নাজলকৃত বিধান মোতাবেক জীবন যাপনের জন্য সৃষ্টি করেছি। ওয়ালে তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আর যখন আমার বিধান মেনে চলবে, সবাই চলবে না, আল্লাহ পাকের বিধান কিছু লোক মেনে চলবে, কিছু লোক অস্বীকার করবে, কিছু লোক গাফিলতি করবে, অবহেলা করবে, যেমন বাস্তব মানুষের জীবনে দেখা যাচ্ছে, আল্লাহ বলছেন তখন ওয়ালে তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আর প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান দেওয়া হবে, যাতে করে প্রতিদান দেওয়া হয়, বিমা কাসাবাত যা কিছু তারা করবে বা করেছে। তাহলে যারা আল্লাহ পাকের দিনকে মেনে চলবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, ওয়ালে তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আর যারা অবজ্ঞা করবে, অস্বীকার করবে, তাদেরকে তার আল্লাহ বদলা দেবেন, তাদের কুফরির যারা শিরক করে দুনিয়া থেকে বিদায় নেবে তাদের আল্লাহ মহাশাস্তি দেবেন, আর যারা অবহেলা গাফিলতির জীবন যাপন করবে, এই করছি করব, তওবা করছি করব, সংশোধন করছি করব, করতে করতে দুনিয়া থেকে পাপ নিয়ে গুনার বোঝা নিয়ে চলে গেল, আল্লাহ পাক তাদের প্রত্যেককে তাদের কৃতকার্যের বদলা দেবেন। ওয়াহুম লা ইউজলামুন, তাদের প্রতি কোন রকমের জুলম করা হবে না, আল্লাহর পক্ষ থেকে কোন রকমের অন্যায় হবে না, জুলম হবে না, কেউ কম পাপ করেছে বেশি শাস্তি হয়ে গেল এমনটা হবে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন আফারা আয়তা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, এই আয়াতে আল্লাহ পাক মানুষের কুপ্রবৃত্তি, মনের চাহিদা, মনের কামনা বাসনা, অধিকাংশ মানুষের মনের কামনা বাসনা হচ্ছে ভোগবিলাস করা, স্বাধীন জীবন যাপন, পাপের চাহিদা, অন্যায়ের চাহিদা, নিজের স্বার্থ হাসিল করা, এটা হচ্ছে কুপ্রবৃত্তি, যেটাকে বলা হয় হাওয়া, আরবিতে বলা হয় কোরআন ভাষায়, আল্লাহ হাওয়ার কথা উল্লেখ করেছেন, যেদিকে মন যায় এটা হচ্ছে হাওয়া, হাওয়া ইয়াহি মানে ঝুঁকে যাওয়া, যেদিকে মন ঝুঁকে সেটাকে কুপ্রবৃত্তি বলা হয়, কারণ কুপ্রবৃত্তির দিকে খারাপ কাজের দিকে মানুষের মন বেশি ঝুঁকে। যদি শরীয়তের লাগাম দিয়ে কন্ট্রোলে না রাখা হয়, ওহির লাগাম দিয়ে, কোরআন সুন্নাহর লাগাম দিয়ে যদি তাকে আয়ত্তে না রাখা হয়, তাহলে প্রত্যেক ব্যক্তির মন পাপের দিকে ঝুঁকবে। আমার আপনার যারা দিনের জীবন যাপন করছেন, ধার্মিক মানুষ যারা দিনের ওপর চলার চেষ্টা করছেন, তারা প্রত্যেকে নিজের লাগাম রেখেছেন হালাল হারামের লাগাম। হারাম করবো না, হারাম খাবো না, হারাম চলবো না, হারাম দেখবো না, এই লাগামগুলি লাগানো আছে। ফরজ ছাড়বো না, ওয়াজিব ছাড়বো না, আল্লাহকে নারাজ করবো না, নবীর তরিকা ছাড়া অন্য কোনো বেদাতি তরিকায় চলবো না, ইত্যাদি লাগাম লাগানো আছে। যদি লাগাম না থাকে তাহলে সেই ব্যক্তি হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করলো, বিশ্বাসের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, ধর্মীয় ক্ষেত্রে হোক, চরিত্রের ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে হোক, আল্লাহর হকের ক্ষেত্রে হোক। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি কি দেখেছো, খেয়াল করে তুমি কি লক্ষ্য করেছো ওই শ্রেণীর লোকদেরকে বা ওই ব্যক্তিকে? এই ধরনের বহু লোক আছে, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে বা যেসব লোকেরা নিজ কুপ্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে। আয়াতটা ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কুপ্রবৃত্তিকে, মানুষের মনের চাহিদা, মনের কামনা বাসনাকে এলাহ মাবুদ বলেছেন এক শ্রেণীর লোকদের কাছে। অনেক লোক আছে, বরং অধিকাংশ মানুষ আজকে পৃথিবীতে কিসের পূজা করে, যেটাকে বলা হয় আমাদের সাধারণ ভাষায় মনের পূজা করে, মনের পূজা, মনে যা চাইল তাই করছে, মনে যা চাইল তাই খায়, মনে যা চাই তাই বলে, হ্যাঁ, মনে যে দল করা চাই সেই দলই করে, মনে যেমন ভাবে চাই যে ঘুমাবো তেমন ভাবে ঘুমায়, তার লাগাম নেই যে ফজরে জাগতে হবে, হাইয়াল আসলা হাইয়াল আল ফলা হয়েছে এখন মসজিদে যেতে হবে, সব লাগাম নেই। এরা কারা? যারা নিজের কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে মাবুদ বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য দিন থেকে একেবারে স্বাধীন হয়ে যাওয়াও মুশরিকের কাজ। যেই ব্যক্তি দিন থেকে, আল্লাহর বিধান থেকে স্বাধীন, সে মুশরিক, সেই কাফের। আল্লাহ বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী তুমি কি লক্ষ্য করে দেখেছো ওইসব ব্যক্তিদেরকে যারা নিজের কুপ্রবৃত্তিকে ইলাহ মাবুদ বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে। ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ পাক ওইসব ব্যক্তিকে পথভ্রষ্ট করেছেন, গুমরা করেছেন আলা ইলমিন। এই আলা ইলমিনের দুইটি তাফসির, একটি তাফসির হচ্ছে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলা হচ্ছে আলা ইলমিন, অর্থাৎ তাহলে অর্থ কি হবে যে আল্লাহ পাক তাকে বা তাদেরকে গুমরা করেছেন যারা কুপ্রবৃত্তিকে মাবুদ বানিয়ে ফেলেছে, পথভ্রষ্ট করেছেন জেনে শুনে, মানে আল্লাহ জানেন ভালো করে যে এই অযোগ্য ব্যক্তি তার পাপের কারণে, তার সীমা লঙ্ঘনের কারণে, তার পেট পূজার কারণে সে হেদায়েতের যোগ্য না, গুমরাহির যোগ্য। ওয়াদাল্লাহু লাহু আলা ইলমিন, আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তি সম্পর্কে জানেন। অসৎ ব্যক্তিকে আল্লাহ জানেন যে অসৎ কেন, সৎ ব্যক্তিকে আল্লাহ জানেন যে এই ব্যক্তি হেদায়ত পাওয়ার যোগ্য কেন। ওয়াদাল্লাহু লাহু আলা ইলমিন, আল্লাহ পাক তাকে বা তাদেরকে গুমরা করেছেন, পথভ্রষ্ট করেছেন আলা ইলমিন, জেনে শুনে, আল্লাহ জানেন ভালো করে, আল্লাহ তৌফিক দেননি। আল্লাহর তৌফিক দেওয়া, মানুষ চেষ্টা করলে আল্লাহর তৌফিক হয়, মানুষ চেষ্টা করেনি। এর মানে এই না যে আমাকে আল্লাহ তৌফিক দেয়নি তো আমি কি করবো, বেনামাজি বলবে, নিধর্মী বলবে, গুনাহ রূপে আছে, হারাম খায়, হারাম ব্যবসা করবে, আল্লাহ তোমাকে হালাল রুজির তৌফিক দেয়নি সেই জন্য তোমাদের ব্যবসা করছে, এটা চলবে? আল্লাহ ওকে তৌফিক দিবে যে ব্যক্তি চেষ্টা করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় চলার জন্য প্রচেষ্টা চালাবে, প্রয়াস করবে, মেহনত করবে, পরিশ্রম করবে, জাহাদু মুজাহাদা করবে, জিহাদ করতে বলেছেন আল্লাহ পাক নাফসের সাথে, মনের সাথে, নিজের মধ্যে যে লড়াই চলছে হক বাতিলের, একবার মনটা খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, এই লড়াইয়ে জিততে হবে, জাহাদু ফীনা, আল্লাহ রাস্তায় চলার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমার রাস্তার দিকে রাস্তা দেখাবো, দিক নির্দেশনা দেব। লাইসালিল ইনসান ইল্লা মা, এই মর্মে বহু আয়াত আছে, লাইসালিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পায় যার চেষ্টা করে। তাহলে প্রথম চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহর তৌফিক হবে। আমাদের সমাজের যারা বেনামাজি মানুষ, যারা গুনাহে ডুবে থাকে, তাদের কাছে কোনো আলেম ওলামা গেলে, হয়তো মেহমান হয়েছে অথবা দেখা সাক্ষাৎ হয়েছে, একটু শ্রদ্ধা করে বা হয়তো মানে চক্ষু লজ্জায় কথা বলে, নামাজ টামাজে ঘাটতি আছে, সাথী বন্ধু কেউ বলছে যে লোক নামাজ একটু ঘাটতি আছে বলবেন, নামাজটা ঠিক করে পড়িয়েন, ফজরটা পড়িয়েন, হুজুর দোয়া করবেন, হ্যাঁ শেখ একটু দোয়া করবেন, শেখ সময় দিতে পারেন না, একটু দোয়া করবেন, ভাই আমার দোয়াতে কি কাজ হবে যদি মেহনত না করো তুমি? সময় বের করতে হবে, তোমার পেটে খাওয়ার জন্য সময় হয় তিনবারের জায়গায় পাঁচবার, তোমার আট ঘন্টা দশ ঘন্টা ঘুমাবার সময় হয়, সব কাজ করার সময় হয়, কেনা কাটা বাজার সবকিছুর সময় হয়, কিন্তু তোমার দিন শিখার সময় হয় না, তোমার নামাজ পড়ার সময় হয় না, শুধু আমার দোয়া দিয়ে পার হয়ে যাবে? মিথ্যা কথা, এরা মিথ্যাবাদী। আসলে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, আজান হয়েছে আমি নামাজ পড়তে যাব, তারপরে দোয়া চাইতে হবে, নিজে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তারপরে ভালো মানুষদের কাছে দোয়া চাইতে আমার জন্য দোয়া করবে, তাহলে দোয়া কাজে আসবে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, আল্লাহ পাক ওই সব লোককে পথভ্রষ্ট করেছেন আলা ইলমিন, জেনে শুনে। আল্লাহ জানেন যে কে হেদায়েতের উপযোগী হক রাখে আর কে হেদায়েতের জান্নাতের উপযোগী নাই, জান্নাতের উপযোগী নাই, হেদায়েতের অধিকারী নাই, হেদায়েতের জন্য নসিব হওয়া ভালো নাই, এ জাহান্নামের ইন্ধন হোক। আলা ইলমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটাকে গ্রাম আরবি গ্রাম বলে হাল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে শুনে গোমরা করেছেন তার অবস্থা দেখে। আর আরেকটি তফসির হচ্ছে যে ওয়াদাল্লাহুল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বা ওই শ্রেণীর লোকদেরকে গোমরা করেছেন আলা ইলমিন তাদের জানা সত্ত্বে। দেখেন অর্থ বদলে গেল, আলা ইলমিন এটা অবস্থা বর্ণনা করছে লোকেদের, ওই পথভ্রষ্ট লোকদের, ওই পথভ্রষ্ট লোকেরা না জেনে গোমরা হয়নি, যে জানার সুযোগ পায়নি, কোন দ্বীপে একাই জন্মেছে, কেউ ইসলামের কথা বলেইনি, কে তাওহীদের কথা বলেইনি, নামাজের কথা জানেই না শোনেইনি, এমন নাই। ওয়াদাল্লাহুল্লাহ আল্লাহ তাদেরকে গোমরা করেছেন, অথচ তাদের কাছে ইলম আছে, আলা ইলমিন তাওহীদ সম্পর্কে জ্ঞান পৌঁছেছে। বিশেষ করে প্রবাসী যারা আপনারা সৌদি আরবে এসেছেন, যে কোনো শিরক যে কোনো বিদাত সম্পর্কে জ্ঞান পৌঁছেছে, মানেন আর না মানেন, কারণ যখন এখানে এসে দেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, হারমাইন শরীফের দেশ, সেই দেশে ওরস নেই, মাজার নেই, কবরে সিজদা নেই, কবর পাকা নেই, অথচ সোনা দিয়ে যদি পাকা করতে চাইতো তো পাকা করতে পারতো, তারা এত পয়সা আছে এদের অনেকের কাছে, বাদশার দাফন হচ্ছে সাধারণভাবে আপনার আমার যেমন দাফন হবে, অথচ সোনা দিয়ে নিচে থেকে যদি বাঁধতো গোটা কবরস্থানটা বাঁধতো তত পয়সা আছে তাদের কাছে, এদেরকে কিছু শেখা যায় না? হ্যাঁ, প্রচার মাধ্যম শিখলো না, আমাদের দেশে বিদাতি প্রচার মাধ্যম বললো যে তাদেরকে ওয়াহাবি তরিকায় দাফন করা হলো, আমাদের দেশ হলে কত যে হাজার হাজার গাড়ি ফুল পড়ত আর চাদর চড়ত, হ্যাঁ এই হলো তাদের ধর্ম। তাহলে আপনারা এখানে আসার পরে দুটো অবস্থা দেখছেন, একটা দেখছেন যে কবর মাজারের ব্যবসা, আর একটা দেখছেন এখানে কবর মাজারের কোনো ব্যবসাই নেই, অথচ এই দেশে বেশি ব্যবসা চলত, কারণ মদিনার নামে আর মক্কার নামে অনেক কিছুই চলে। আমাদের দেশে মাদানী হুজুর বড় শ্রদ্ধার, কারণ মদিনায় থেকে এসছে, কারণ অনেক বিদাতির আমাদেরকে বলে, জানি আমরা দেশে গেলে, এক বিদাতি ভাই বলছে যে আপনারা যে পবিত্র দেশে থেকে এসছেন, যে জায়গায় কদম রেখেছেন, সব জায়গায় তো চুমা দেওয়ার মতো, আমাকে বলছে অনেকদিন আগের ঘটনা, সব জায়গায় তো চুমা দেওয়ার মতো, সুবহানাল্লাহ। তাহলে এই মদিনার নামে আমরা মাদানী হয়ে যদি ব্যবসা করতাম, ফলপ্রসূ ব্যবসা, আর এই দেশে যদি এই কবর মাজার ব্যবসা শুরু হতো, পীর মরিদের ব্যবসা শুরু হতো, সবচেয়ে বড় ব্যবসা চলতো, ওই সব ভারত উপমহাদেশের আর বাংলাদেশের পীরদের ব্যবসায় ঠান্ডা হয়ে যেত, সবাই এখানকার পীরের কাছে মরিদ হইতে আসতো, আসতো না? মদিনার পীরের কাছে মরিদ হব, মক্কার পীরের কাছে মরিদ হব, মদিনার মাজার যাব, মক্কার মাজার যাব, আজকের ভারতের মাজার যাওয়ার কি দরকার, করতো না? তাহলে এখানে এসে আপনাদের চোখ খুলেছে, তারপরেও যদি হককে সত্যকে গ্রহণ না করেন, জানার চেষ্টা না করেন, তাহলে আয়াত ছিট হবে আপনাদের মতো লোকের উপর। ও আদাল্লাহুল্লাহ, আল্লাহ এদেরকে গোমরা করেছেন আলা ইলমিন, তাদের জ্ঞান আসা সত্ত্বেও, জানা সত্ত্বেও, জানার সুযোগ পাওয়া সত্ত্বেও, জানার সুযোগ হয়েছে। ওয়া খাতামা আলা সামইহি, জানার পরেও যারা মানেনি, আল্লাহ বলছেন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, আল্লাহ তাদের কানের উপর আর তাদের দিলে তাদের হৃদয়ে মোহর লাগিয়ে দিয়েছেন, কানে মোহর লাগিয়ে দিয়েছেন ভালো কথা শোনে না, অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন সুতরাং ভালো কথা ঢোকে না, অথচ তার অন্তর আছে, এমন না যে অন্তরহীন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর চোখের ওপর আল্লাহ পর্দা টেনে দিয়েছেন, গিশাওয়া গাশিয়া মানে ঢেকে দেওয়া, তো যা দিয়ে ঢেকে দেওয়া হয় সেটা হচ্ছে পর্দা, যেন গিসাও মানে পর্দা, যে আলা আলা বাসারি চোখের উপর পর্দা টেনে দিয়েছে, চোখে দেখে নাকি, চোখে দেখছে কিন্তু হক দেখে না, হক বাতিলের মাঝে পার্থক্য দেখে না, তৌহিদ আর শিরকের মাঝে পার্থক্য দেখে না, সুন্নত এবং বিদাতের মাঝে পার্থক্য দেখে না, নেক জীবন আর পাপের জীবনের মাঝে পার্থক্য দেখে না, ইমানি জীবন ইসলামী জীবন আর অন ইসলামিক জীবনের মাঝে পার্থক্য দেখে না। সুতরাং এই শ্রেণীর লোককে কে হেদায়ত করবি আল্লাহর পরে, সুবহান আল্লাহ, আল্লাহপাক বলছেন যদি এইরকম অবস্থা হয় তাহলে আল্লাহ ছাড়া আল্লাহর পরে, আল্লাহ যদি হেদায়ত না করেন, আল্লাহ যদি তৌফিক না দেন তাদের পাপের কারণে আর পাপের চাহিদার কারণে, কারণ আল্লাহ জানেন যে এদের এত পাপের চাহিদা মনে যে এরা সৎ পথ ধরতে চায় না, এরা তৌহিদ সুন্নাতের পথ ধরতে চায় না, এরা ধার্মিকতার পথ পরহেজগারির পথ তাকওয়ার পথ ধরতে চায় না, তাহলে ফামা ইয়াহদিহিম মিন বাদিল্লাহ, আল্লাহর পরে আর কে হেদায়ত করবে, আর কেউ হেদায়ত করতে পারবে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলছেন হে নবী তুমিও হেদায়ত করতে পারবে না যাকে তুমি ভালোবাসো, বলা কিন্নাল্লাহ হেদি মাইয়াশা, তবে আল্লাহ পাক তৌফিক দাতা আর তৌফিক তাকেই দেবেন যে চেষ্টা করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি মক্কায় যখন দাওয়াত দিচ্ছিলেন প্রথম প্রথম অবস্থা ইসলামের নবুয়ত প্রাপ্তির পরে, তখন সামনে দুটো উমার আসল, একটা উমর ইবনে খাত্তাব আর একটা হচ্ছে আমর ইবনে হিশাম, আবু জাহাল আমর তার নাম ছিল, সেই উমার দুই উমার, দুটোই উমার, এটাও বড় নেতা প্রভাবশালী আর এও বড় নেতা প্রভাবশালী, দুইজনে বড় প্রভাবশালী মক্কায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের জন্য দোয়া করলেন যে আল্লাহ দুই উমারের এক উমারকে তুমি হেদায়েত করো, আল্লাহুম্মা হদি আহাদাল উমারাইন, আল্লাহ দুই উমারের এক উমারকে অবশ্যই তুমি হেদায়েত করো যাতে তোমার দিন শক্তিশালী হয়, আমার সমর্থন শক্ত হয়, এই লোকগুলির প্রয়োজন রয়েছে ইসলামের খেদমতের জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামের প্রকাশ করার জন্য, আমরা আর গোপনে কতদিন থাকবো, লুকিয়ে লুকিয়ে কতদিন আর ইসলামের কথা মানুষকে বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন উমারের ক্ষেত্রে, উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ পাকের নবীর দোয়া শুনলেন, আর আবু জাহাল যে উমার বা আমর তার ক্ষেত্রে আল্লাহ দোয়া শুনলেন না, কেন, আল্লাহ কি জানেন যে দুইজনের একজনকে দিয়ে দিলাম বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষের অন্তর সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, আলাই আলাম মান খালাকা ওয়া হুয়া লতিফুল খাবীর, আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি সূক্ষ্মভাবে জানেন না, বড়ই সূক্ষ্মভাবে জানেন, আল্লাহ জানেন যে উমর ইবনে খাত্তাব যদিও শক্ত কুফরির অবস্থায় তার অন্তরে কল্যাণ আছে, এই শক্ত অবস্থা কেটে গিয়ে যদি ইসলামের উপর চলে আসে তাহলে ইসলামের উপর বড়ই শক্ত হয়ে যাবে, জাহিলিয়াতের যুগে যে শক্ত ছিল সে ইসলামের উপর বড়ই শক্ত হয়ে যাবে এবং তার দ্বারা বড় কাজ হবে। পক্ষান্তরে আল্লাহ আবু জাহাল সম্পর্কে ভালো করে জানেন যে আবু জাহালের মধ্যে কোনো কল্যাণ নেই, এর অন্তরে কোনো কল্যাণ নেই, এ হেদায়েতের হক রাখে না। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিকদের কথা উল্লেখ করেছেন কোরআনে কেরিমের এই একটি আয়াত, যে আয়াতটি আসছে যে আয়াতে নাস্তিকদের কথা উল্লেখ করা হয়েছে, কারণ আরব জগতে নাস্তিকদের তেমন অস্তিত্ব ছিল না, আজকেও ইসলামের উপর এতদিন চলে যাওয়ার পরে কিয়ামত কাছে আসার পরেও নাস্তিকদের সংখ্যা আস্তিকদের তুলনায় কম, নাস্তিক মানে যারা আল্লাহকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, আর আস্তিক মানে যারা আল্লাহর অস্তিত্বে সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে, হতে পারে মুশরিক, তারা আবার দুই ভাগে বিভক্ত, আস্তিক যারা এক আল্লাহ বিশ্বাসী আর বহু আল্লাহ বিশ্বাসী, বহু মাবুদে বিশ্বাসী, দেব দেবীতে বিশ্বাসী, তৃপ্তবাদী বিশ্বাসী, খ্রিস্টানদের মতো গুরু নানকে বিশ্বাসী, বুদ্ধদেবে বিশ্বাসী বা বিশ্বাসী, হ্যাঁ শিরকে বিশ্বাসী, কবর মাজারে বিশ্বাসী, আস্তিকেরা কিন্তু মুশরিক, যারা আল্লাহর একত্রে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে রুবুবিয়াতের ক্ষেত্রে তারা আস্তিক হলেও তারা মুশরিক, তারা ওই নাস্তিকদের মতো শেষ পরিণাম চিরকালের জাহান্নাম, কিন্তু তারপরেও আল্লাহর অস্তিত্বে আল্লাহর রুবুবিয়াতে তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন আছেন, পক্ষান্তরে নাস্তিক কি বলে সৃষ্টিকর্তা বলে কিছু নাই, সৃষ্টিকর্তাকে মানব সৃষ্টি করে নিয়েছে, তাদের ভাষা যে আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, আল্লাহকে মানুষ সৃষ্টি করে নিয়েছে, মানে মানুষ কল্পনা করে নিয়েছে, কল্পনা করেছে যে পৃথিবীর সৃষ্টিকর্তা আছে, এটা হলো নাস্তিকদের কথা। নাস্তিক যেহেতু আরব জগতে একেবারে নগণ্য ছিল, সেজন্য তাদের কথা বেশি আলোচনা করা হয়নি কোরআনে কারিমে। একটা দুটো চারটা কোথাও ছিল, তাদের কথা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ওয়াকালু, আর এই কাফেররা বলে নাস্তিকরা, মাহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আজকের নাস্তিক যারা কমিউনিস্ট নাস্তিক তারা ওই কথা বলে। যারা কমিউনিজমকে ধর্ম হিসেবে বিশ্বাস করে তারা নাস্তিক, আর যারা পেটের জন্য করে তারা দুই ভাগে বিভক্ত। কিছু লোক আছে কমিউনিজম করে তারা পেটের জন্য, কমিউনিস্ট পার্টি করলে সুযোগ সুবিধা দুনিয়ার পাবো, ছেলে মেয়েদের চাকরি হবে ইত্যাদি হবে, এইসব নেতৃত্বে যাবো, এই হবো মন্ত্রী মিনিস্টার হবো, হয়তো এই কুফুরি মতবাদে বিশ্বাসী নাই, নাস্তিকতায় বিশ্বাসী নাই, তাদের সংখ্যা কিছু আছে পেটের গরজে তারা করে। আর যারা তাদের এই মতবাদে বিশ্বাসী হয়ে যারা কমিউনিজম করে, কমিউনিস্ট পার্টি করে, মার্ক্সবাদের বিশ্বাসী, তারা নাস্তিক। চীনের হোক অথবা রাশিয়ার হোক অথবা পশ্চিমবঙ্গের হোক, অন্য কোনো এলাকার হোক, কারণ এইসব এলাকাতে নাস্তিকতা বেশি মাথা উঠিয়ে আছে, কমিউনিজম মাথা উঠিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কাফের মুশরিক নাস্তিকরা বলে মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আচ্ছা, নাস্তিকও কিন্তু এক অর্থে মুশরিক, নাস্তিকও এক অর্থে মুশরিক, যেটা আগের আয়াতে গেল। কুপ্রবৃত্তিকে যারা কি বানিয়ে ফেলেছে, উপাস্য মাবুদ বানিয়ে ফেলেছে, যে নাস্তিক সে কি এই ধারণা করে না যে তার মন বলছে যে এই আসমান জমিনের কোনো সৃষ্টিকর্তা নেই, এটাই না? তার মন বলছে যে আমার সৃষ্টিকর্তা নেই, প্রাকৃতিক ভাবে হয়েছে, ডারউইনের থিওরিতে বিশ্বাসী, তার মন বলছে না এটা। আর ডারউইন মানুষের থিওরিতে বিশ্বাস করলে, আল্লাহ নাজিলকৃত বিধান যে তোমাকে আদম থেকে সৃষ্টি করলে, এটা বিশ্বাস করবে না? তুই বানর থেকে আর কীট পতঙ্গ থেকে সৃষ্টি হওয়া পছন্দ করলে, আর এত সুন্দর আদমকে আল্লাহ 60 হাত লম্বা করে সৃষ্টি করলেন, আর তাতে আত্মা দিলেন স্পেশাল, আল্লাহ শ্রেষ্ঠ মানুষ থেকে তোমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর কথা বিশ্বাস করবে না? যেটা নবী রাসূলগণের মাধ্যমে এসছে, সত্যবাদীদের মাধ্যমে এসছে, তাহলে এটা মনের পূজা। তার মনের পূজা যে করে সেও মুশরিক। এই জন্য এই অর্থে যারা নাস্তিক তারাও মুশরিক, তারাও মুশরিক। আর কাফের মুশরিক উভয় দলের পরিণাম শেষকালে চিরকালের জাহান্নাম। ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন যে তারা বলে মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই যে আমাদের জীবন, আমাদের লাইফ, এটা হচ্ছে পার্থিব জীবন, ভোগবিলাসের জীবন, দুনিয়ার জীবন, এটা হচ্ছে আর কিছু নেই। মাহিয়া আর কিছু নেই, মা মানে না, মাহিয়া আর কিছু নেই, ইল্লা হায়াতুনা দুনিয়া, এই আমাদের পার্থিব জীবন, মানে চোখ বন্ধ হয়ে গেলে, মত হয়ে গেলে আর কিছু নেই। পক্ষান্তরে একজন মমিন, একজন মুসলিম, একজন পরকালে বিশ্বাসী কি বলে যে মতের পরে আখিরাত আছে, যেটা হচ্ছে স্থায়ী জগৎ, যেটা হচ্ছে চিরকালের জগৎ, যেটা হচ্ছে বদলার জগৎ, সেখানে বদলা পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে। আর দুনিয়া মাত্র কিছুদিনের, এটা হচ্ছে কর্মজগৎ, কাজ করতে হবে এখানে, আর কাজ অনুপাতে বদলা পাওয়া যাবে। তারা বলে যে আর কিছু নেই এই দুনিয়ার জগৎ ছাড়া, নামুত ওয়া নাহিয়া, আমাদের কারো মৃত্যু হয় ওয়া নাহিয়া, আর কারো জন্ম হয়। কিছু লোকের আজকে খবর পেলেন কিছু লোক মারা গেল দুনিয়া থেকে, আর কিছু লোক ভূমিষ্ঠ হইল, এই হচ্ছে দুনিয়ার নাম। নামুত ওয়া নাহিয়া, নামুত ওয়া নাহিয়ার তাফসীর তাহলে এটা, মানে কেউ যাচ্ছে আর কেউ আসছে। হ্যাঁ, যাদের মতের সময় চলে আসলো, প্রতিদিন কেউ যাচ্ছে দুনিয়া থেকে, বিদায় হয়ে মরছে, ওয়া নাহিয়া, আর কারো জন্ম হচ্ছে। ওমা ইউহলিকুনা ইল্লা দাহরু, আর আমাদেরকে যে দুনিয়া থেকে ধ্বংস করে তা হচ্ছে যুগের বা কালের প্রবাহ। এই যুগ, যুগের আবর্তন বিবর্তনে আমরা ছিলাম নাবালক, হইলাম যুবক সাবালক, তারপরে আরো বড় হইলাম, তারপরে দুর্বল হইতে লাগলাম, তারপরে বুড়ো হইলাম বা অসুস্থ হয়ে পড়লাম, বুড়ো হইতে পেলাম না, তার আগে অসুস্থ হয়ে পড়লাম, কোনো কারণ হইলো, কোনো দুর্ঘটনা হইলো, এটা যুগের প্রবাহ, যাতে আমাদের মত হইল, এটা হচ্ছে নাস্তিকের কথা। আল্লাহ বলছেন যে এরকম কথা তারা বলে, ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে, অর্থাৎ দুনিয়া থেকে আমরা যে চলে যাই, এটা যুগের প্রবাহে। ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, আল্লাহ বলছেন এই সম্পর্কে তাদের কোনো সঠিক জ্ঞান নেই, সঠিক জ্ঞানের ভিত্তিতে এসব কথা বলেনি, কাল্পনিক কথা, মনের পূজার কথা। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তাদের ধারণা মাত্র, এসব হচ্ছে তাদের ধারণা মাত্র। ওয়াইদা তুতলা আলিম আয়াত, নাস্তিকদের সম্পর্কে কথা আর বেশি বাড়াইতে চাইছি না। নাস্তিকতা মানুষের প্রকৃতি বিরোধী, কি বলেন, তাই না? মানুষের প্রকৃতি বিরোধী। এই জন্য যেসব দেশে নাস্তিকতা আজকে থেকে 50 বছর 70 বছর আগে এর চাইতে বেশি শক্তিশালী ছিল, নাস্তিকতা কমিউনিজম ফেলিয়র হয়েছে সেখানে, সেখান থেকে তার জানাজা পড়ে দাফন হচ্ছে, বিদায় হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে গেছে। যেসব দেশে নাস্তিকতা, পূর্ব ইউরোপে নাস্তিকতা এসেছে, কমিউনিজম এসেছে, সেখানে আল্লাহ পাকের আর্থিক গজব এসেছে। সবচাইতে গরিব ওই ইউরোপ, অথচ ইউরোপ মানে, ইউরোপের নাম শুনলে মানুষ মনে করে ইউরোপ, হ্যাঁ, খুব ধনী এলাকা, খুব সচ্ছল মানুষ সেখানকার, কিন্তু পূর্ব ইউরোপের যেসব দেশগুলিতে নাস্তিকতা কমিউনিজম ঢুকেছে সেসব দেশে আল্লাহ পাকের দুনিয়ারও গজব। মানুষের প্রকৃতি বিরোধী, মানুষের প্রকৃতিতে আছে। এই জন্য একটা ছোট্ট জিনিস দেখালেও বলবে যে এটা তৈরি হয়েছে, কেউ যদি বলে এটা এমনিতে তৈরি হয়েছে, হ্যাঁ প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে চলে এসছে, বিশ্বাস করবেন না তাকে পাগল বলবেন, জেনে শুনে ভুল কথা বলছো আর না হলে তুমি পাগল, দুইয়ের এক, তাই না? তো নাস্তিকদের অবস্থা ওই রকমই, হয় পাগল আর না হলে জেনে শুনে মনের পূজা শয়তানি কথা বলছে। দুনিয়ার একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, একটা কীট পতঙ্গ কিভাবে এমনিতেই প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে গেছে, তার পিছনে কোনো সৃষ্টিকর্তা নেই, অথচ এই জিনিস কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কোন দেশে তৈরি হয়েছে, কি মেড ভাই, এটা মেড ইন জাপান, না এটা চাইনা, না মালয়েশিয়া, না ইন্ডোনেশিয়া, না সৌদি আরবে, সবাই বিশ্বাস করছেন। তাহলে এত সুন্দর মানুষ এমনিতেই তৈরি হয়ে গেছে, ধীরে ধীরে ধীরে ধীরে বানর হয়েছে, আর বানর থেকে লেজ খসে পড়ে এসে মানুষ হয়ে গেছে, ফালতু কথা না? মনের পূজা না, মনের পূজা, এরা মনের পূজারই মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়্যিনাত, আল্লাহ পাকের বিধান তাদেরকে পড়ে শোনালে তারা শুনতে চায় না। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়্যিনাত, যখন তাদের সামনে আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হয়, পাঠ করে শোনানো হয়, সুস্পষ্ট আয়াত, বাইয়্যিনাত, সুস্পষ্ট, কথা বুঝতে অসুবিধা হচ্ছে যা বলছি আমি, কোনো অসুবিধা নেই, স্পষ্ট আয়াত, মা কানা হুজ্জাতুম, তখন কাফের মুশরিক নাস্তিক যারা পরকালে বিশ্বাসী নয়, যারা আল্লাহ প্রদত্ত দিনে বিশ্বাসী নয়, এমনিতে এসছে এমনিতে এইভাবে চলে যাব, তারা বলে মা কান হুজ্জাত ইল্লান কালু, তারা বলে ইতু বি আবায়না ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথা সত্য হয় যে আমাদেরকে একদিন উঠতে হবে, জবাব দিতে হবে, কবর থেকে উঠানো হবে, হাসর হবে, বিচার দিবস হবে, কিয়ামত হবে, এসব কথা যদি তোমাদের ঠিক হয় তাহলে আমাদের পূর্বপুরুষরা তো অনেকদিন থেকে মারা গেছে, আমার দাদার দাদাকে নিয়ে আসো তো দেখি, আমার 20 পিঁড়ি আগের দাদাকে নিয়ে আসো দেখি, জানার কৌতূহল জানবো দেখি, এনে দেখাও কিয়ামতের দিন উঠাবে, এত তার আগে উঠিয়ে দেখিয়ে দাও, আসুক আমার দাদা, দাদার দাদা, আর কেউ আসুক, আমার নানা, নানা, নানা কেউ আসুক, যারা দুনিয়া থেকে বেরিয়েছে এসে বলুক তারা যে হ্যাঁ আখেরাতের অংশ দেখে এসেছি, আমরা কবরের জীবন দেখে এসেছি, বলুক তাহলে মানবো। এসব কথা বলার উদ্দেশ্য তাদের কি এরকম ছিল, সৎ উদ্দেশ্য ছিল যে তাদের কেউ যদি উঠে চলে আসে তাহলে মেনে নিব, না, এসব শয়তানি কথা ছিল। যারা মানতে চায় না তারা এদিক ওদিক কথাবার্তা বলে, এই ছিল তাদের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। মা কানা হুজ্জাতুহুম, তখন তাদের কাছে কোনো যুক্তি থাকত না, কোরআন তেলাওয়াত করে স্পষ্টভাবে পেশ করা হলে তাদের কাছে কোনো যুক্তি দলিল থাকতো না, ইল্লা আন কালু, শুধু এই কথা বলা ছাড়া, ইতুবি আবায়না, আমাদের পূর্বপুরুষকে নিয়ে এসে দেখাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলিমরা তোমাদের আমাদের পূর্বপুরুষকে কাউকে এনে দেখিয়ে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের কথাই যে পরকাল হবে আর মানুষকে আবার উঠতে হবে, তো উঠিয়ে দেখিয়ে দাও, না না যে গেছে গেছে আর উঠে আসবে না, কোনোদিন হবে না, এসব আখেরাত কিয়ামত এসব কিছু না। কলিল্লাহ, হে নবী তুমি বলে দাও, আল্লাহ ইউহিকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করবেন বা জীবন দান এই দুনিয়াতে করেছেন, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তারপরে তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিবসে, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই। যেমন এই যে দিন, দিনের আগে রাত ছিল তাতে কোনো সন্দেহ নেই, আর এই দিনের পরে যদি ধ্বংস না হয়ে যায় তাহলে রাত আমাদের আসবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিকই তেমনই কিয়ামত আসাই কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক এসব বিষয়ে জানে না, জানার চেষ্টা করে না। আল্লাহ ফাকরাবুল আলম তারপর ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাকের, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। তখন আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ, তাহলে জমিনে যা কিছু হচ্ছে নিয়ন্ত্রণ কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আসমানের নিয়ন্ত্রণ কার হাতে? আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দেবেন দেবেন না, হ্যাঁ আপনার রোগ ভালো করবেন না করবেন না, এই ফয়সালা কোত্থেকে হয়? আসমান থেকে ফয়সালা হয়। তাহলে এই তো নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, তাহলে মাজারে গিয়ে কি করে পাওয়া যেতে পারে? চিন্তা করুন, এই আয়াতটুকু যদি আমরা ভালো করে গভীর ভাবে চিন্তা করে দেখতাম, আল্লাহ গভীর ভাবে চিন্তা করতে বলেছেন, এর আগে আয়াতগুলি গেছে যে তাদাব্বর, আপনারা তাদাব্বরন করুন, গভীর ভাবে চিন্তা করে পড়ো আল্লাহর কিতাব। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রাজত্ব আর জমিনের রাজত্ব পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর কাছে আছে। তাহলে কি করে আপনি ভাবতে পারেন যে কেউ ছেলে মেয়ে দিতে পারি, কেউ রোগ ভালো করতে পারে, আল্লাহর ওলি রোগ ভালো করতে পারে, আল্লাহর ওলি বালা মুসিবত দূর করতে পারে, আল্লাহর ওলি বারো আউলিয়ার সুতরাং দেশকে সুখে রাখতে পারে? কত শিরকি কুফরি কথা! এতটুকু আয়াত যথেষ্ট ছিল মানুষের হেদায়ত করার জন্য। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এক মালিকানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইয়াউমা তাকুমুস সাআত, আর যেই দিন কিয়ামত কায়েম হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, ইয়াউমা ইযিন, সেই দিন, ইখসারুল মুবতিলুন, বাতিলপন্থী যারা তারা ধ্বংস হবে, যত বাতিলপন্থী আছে ধ্বংস হবে। তাওহীদ আল্লাহর একত্বের প্রতিষ্ঠাকারী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলনেওয়ালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী ছাড়া সবগুলি বাতিলপন্থী, কেউ ফুল বাতিলপন্থী কেউ আংশিক বাতিলপন্থী, মনে রাখবেন। ইবাদত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, দোয়া একমাত্র আল্লাহ পাকের কাছে, চাওয়া একমাত্র আল্লাহর কাছে, পাওয়া যায় একমাত্র আল্লাহ পাকের কাছে, আর আদর্শ তরিকা মেনে চলতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সারা বিশ্বের সমস্ত মানুষকে, সমস্ত জিনকে এই জন্য আল্লাহ রাসূলকে প্রেরিত করেছেন। আর এই কিয়ামত পর্যন্ত এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কায়েম থাকবে, আর কোন নবী রাসূল আসবে না, কোন আর আদর্শ আসবে না। এটা হচ্ছে একমাত্র সঠিক পথ, জান্নাতের পথ। এছাড়া যতগুলি তরিকা আছে, ধর্মের নামে তরিকত হোক, মারিফতের নামে তরিকত হোক, অথবা মানুষের সমস্যার সমাধান, আর্থিক সমস্যার সমাধানের জন্য কোন মতবাদ হোক, রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য মতবাদ হোক, সবগুলি হচ্ছে বাতিল। কবর মাজারের ধর্ম হোক, আর দেব দেবীর ধর্ম হোক, আর মানুষের রচিত কোন ধর্ম হোক, আর মতবাদ হোক, সবগুলি হচ্ছে বাতিল। আল্লাহ কি বলছেন যে ইয়াউমাইযিন, সেই দিন, ইখসারুল মুবতিলুন, যত বাতিল পন্থী আছে সবগুলি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত কারা? জান্নাতি ক্ষতিগ্রস্ত হবে না? উলাইকুমুল ফায়জুন, তারাই কামিয়াব। লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছেন জাহান্নামী আর জান্নাতি সমান হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন, যারা জান্নাতি তারাই হচ্ছে সফল কাম, সাকসেসফুল, তারাই হচ্ছে কামিয়াব, ফায়জুন। পক্ষান্তরে আল্লাহ বাতিলপন্থী সম্পর্কে বলছেন ইখসারুল মুবতিলুন, বাতিলপন্থীরা সমস্ত খাসারা উঠাবে। খাসারা শব্দটা আজকাল এখানে থেকে বুঝছেন, ব্যবসা যদি লস হয়ে যায় বলছে ফি খাসারা, বীর খাসারা, মাররা খাসারা বলছেন না, অনেক ক্ষতিগ্রস্ত। বাতিলপন্থীরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কিয়ামতের এক দৃশ্যের কথা তুলে ধরেছেন, বলছেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, কিয়ামতের মাঠে বিচার দিবসে প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক জাতিকে দেখবে তুমি আল্লাহর দরবারে নত জানো, জাসিয়া, জাসা ইয়ারসু, এই যে বসে আছেন আপনি, আর একটু পাছাটা উঠিয়ে বসেন, হাঁটুতে ভর দিয়ে আর ওই দুই পায়ের আঙ্গুলে ভর দিয়ে বসেন, এর নাম হচ্ছে জাসিয়া বসা। বসেন হাঁটুতে, হাঁটুতে ভর দেন আর ওইদিকে পায়ে ভর, এইভাবে। মানুষ যখন কাকুতি মিনতির বসা বসে তখন কেমন বসে দেখেছেন না? হ্যাঁ, হিন্দুদের পূজায় দেখেছেন কেমন হয়ে বসে, হাঁটুতে আর পায়ে, হ্যাঁ করতে, এটা হচ্ছে কাকুতি মিনতির বসা। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে এবং কি হবে, হাই কি হবে, হাই কি হবে, প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত সমস্ত মানুষ, ওয়া তারা কুল্লা উম্মাতিন, প্রত্যেক জাতিকে, প্রত্যেক উম্মতকে, হে নবী তুমি দেখবে, হে দর্শক, এখানে নবী ছাড়াও প্রত্যেক দর্শককেও সম্বোধন করা হয়েছে, হে দর্শক কিয়ামতের মাঠে হাজির হবে তোমরা সকলে, আর হে দর্শক তুমি দেখবে প্রত্যেক জাতিকে যা আসিয়া নত জানু অবস্থায়, যে হাই আমার কি হবে আর হাই কোথায় যাব, কি হবে, কি অবস্থা, কখন হিসাব হবে, কি হবে আমার। আর কেউ সাহস করবে না যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে দরখাস্ত করুক যে আমাদের হিসাবটা হোক। এমন কি বড় হাদিস জানা আছে সাফাতের হাদিস, লোকেরা সবাই আলোচনা করে যাবে, যাই নূহ আলাইহিস সালামকে গিয়ে বলি, আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা, সবার কাছ থেকে ফিরে আসবে, সমস্ত আম্বিয়া, বড় বড় আম্বিয়া রসূলগণ অস্বীকার করবেন যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আমি সাফাত করতে পারবো, আমি সাফাত করতে পারবো না। কিসের সাফাত? যে আল্লাহ তুমি হিসাবটা নাও, আল্লাহ এই যে ঘামে হাবুডুবু করছে মানুষের থেকে রক্ষা করো, তাড়াতাড়ি বিচার নিকাশ হয়ে যাক, একটা একটা দিক হোক। কেউ সাহস করবে না সাফাত করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবশেষে যখন লোকেরা এসে দরখাস্ত করবে তখন তিনি আনা লাহা, এই সাফাত আমি করতে পারবো, তারপরে গিয়ে কি আর টেনে সবকে জান্নাতে নিয়ে চলে যাবেন নাকি না, আল্লাহর সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আর বিদাতির পীররা কি বয়ান করে যে বাবা রে তোমাদেরকে ছেড়ে আমি একাই যাব না, মনে হচ্ছে জান্নাত নিজের ঘরের তৈরি করে রেখেছে, নিয়ে যাবে একা যাবেন, নিজের বাড়ির দস্তরখান আছে আর খাওয়া দাওয়া বিবি তৈরি করছে, আমি একা খাবো না আপনাদেরকে নিয়েই খাবো, সুবহানাল্লাহ, এত সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আখিরু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব, সবাই নত জানো হে এইভাবে বসে আছে, হাই কি হবে, হাই কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য। দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকবো, সিজদায় পড়ে থাকবো, আল্লাহ পাক আমাকে কিছু হামদ ও সানা আর কি করে আল্লাহকে ডাকতে হবে, কি করে কিভাবে প্রশংসা করতে হবে শিখিয়ে দেবেন। তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল তোতা, ইরফা রাসাক, তোমার মাথা উঠাও, ঠিক হয়েছে সিজদা করেছো, ভালো কথা, তুমি বলো, ইরফা রাসাক, মাথা উঠাও, সাল, তুমি চাও, তোতা তোমাকে দেওয়া হবে, কি চাইছো তুমি, ওয়াসফা, তুসাফা, আর সুপারিশ করতে এসছো, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ মানুষ ত্রাহি ত্রাহি অবস্থা, ঘামে হাবুডুবু করছে আর এই অবস্থা আর বরদাস্ত করতে পারছে না, তাড়াতাড়ি তুমি হিসাব নিকাশ করো, আর একদিকে হোক মানুষের। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বাকি সাফাতগুলি শুরু হবে। আল্লাহ পাক বলেন কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা, প্রত্যেক উম্মতকে সেই দিন তাদের কিতাবের দিকে আহ্বান করা হবে। আল্লাহ বলেন কিতাবের দিকে আহ্বান করা, এই কিতাব কি কিতাব, একটি তফসির যেটা প্রসিদ্ধ তফসির আয়াতের সেটা হচ্ছে আমলনামা, কর্মলিপি, যে প্রত্যেকের আমলনামা আছে সেটাকে এখানে কিতাব বলা হয়েছে। প্রত্যেক কুল্লু উম্মাতিন, প্রত্যেক জাতিকে, প্রত্যেক সম্প্রদায়কে, তুদা ইলা কিতাবিহা, নিজ নিজ আমলনামার দিকে আহ্বান করা হবে, যে এসো নিজ নিজ আমলনামা দেখো। যেদিন স্কুল কলেজে মাদ্রাসায় রেজাল্ট বেরিয়ে যায় তখন রেজাল্টগুলি ঝুলিয়ে দেওয়া হয় অথবা কোনো টেবিলের উপর রেখে দেওয়া হয়, দেখো আজকাল ইন্টারনেটে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারনেটে দেখো। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমলনামা সবাইকে বলবেন, আসো আসো নিজ নিজ আমলনামা দেখো, এখন দেখো তোমার কি অবস্থা। এই একটি তাফসির। দ্বিতীয় তাফসির কোন কোন তাফসির কারগণ করেছেন, আর সেটাও এখানে অসঙ্গত নয়, বরং এই আয়াতের বিরোধী নয়, তো সেটা হতে পারে যে কুল্লু উম্মাতের, প্রত্যেক জাতিকে আহ্বান করা হবে, ডাকা হবে, ইলা কিতাবে, নিজ নিজ গ্রন্থের দিকে, কিতাবের দিকে, যেই কিতাব সেই উম্মতের জন্য নাজিল হয়েছিল। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমাদেরকে ডাকা হবে কোরআনে কারীমের দিকে, যে আসো কোরআনে কারীম যদি মেনে থাকো, আসো কোরআনে কারীমের কাছে, সেই মোতাবেক জীবন যাপন যদি করে থাকো। যারা তাওরাতের সত্যিকার অনুসারী, যারা তাওরাতকে বিকৃত করা ইহুদি তারা নয়, যারা মূসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী, তাওরাতের অনুসারী, যারা মুমিন আর যারা শিরক করেনি, তাদেরকে ডাকা হবে আসো তাওরাতের দিকে আসো। যারা ইঞ্জিলের সত্যিকার অনুসারী, হাওয়ারি এবং তাদের অনুসারী, তাদেরকে ডাকা হবে ইঞ্জিলের দিকে। এইভাবে প্রত্যেক উম্মতকে নিজ নিজ গ্রন্থের দিকে ডাকা হবে, এটাও কেউ কেউ তাফসির করেছেন। তবে আগে যে অংশটুকু আসছে তাতে আমল নামার কথাই বলা হচ্ছে। আরো আল্লাহ স্পষ্ট করছেন, বলছেন আলিয়া তুজাউন্না বিমা কুনতুম তা মা কুনতুম তা আমালুন, আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে যা তোমরা করতে। তার হাজা কিতাব না ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই হচ্ছে আমাদের কিতাব। আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহ পাক নিজের ক্ষেত্রে কখনো কখনো বহু বচন জমার সেগা উল্লেখ করেছেন, হাজা কিতাব না, এই জন্য শাব্দিক অর্থ আমার বেরুল হাজা কিতাব না, এটা আমাদের কিতাব। এখনো রাজারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন কোনো ঘোষণা করে, রাষ্ট্রীয় ঘোষণা, তখন কিন্তু আমরা এই করতে চাইছি, আমরা এই করবো, এই কথা বলে, আমি এই কথা বলে না, শুনেছেন না তাদের বক্তব্য, জি হ্যাঁ, তো যদি দুনিয়ার শাসক যদি বলে আমরা আমরা, তো আল্লাহ ফাকরাবুল কোরআন কারিমে আমরা বলতে পারেন না, এই অর্থেই বহু বচন কোরআন ক্ষেত্রে বলা হয়েছে যে ইন্না নাহানু নাযযালনা যিকরা, নাহানু শাব্দিক অর্থ হচ্ছে আমরা আল কোরআন নাজিল করেছি, উপদেশ নাজিল করেছি, কিন্তু জনসাধারণ যেহেতু মোটা খায় মোটা বুঝে, সেই জন্য ভাব অর্থ করায় তাদের জন্য ভালো, এক বচনে অর্থ করেন যাতে করে, কারণ অনেক লোক এইরকম বাংলা অনুবাদগুলি পড়ে যাতে শাব্দিক অর্থ করা হয়েছে আমরা কোরআন নাজিল করেছি, পড়ার পরে জিজ্ঞাসা করে আমাদের আমরা এ কেমন কথা হলো, আল্লাহ বলছেন আমরা নাজিল করেছি, কারণ তারা তো এতটুকু সময় দেয় না যে এইসব কথা শিখবি আর জানবি, এই জন্য এক বচন দিয়ে তর্জমা করাই ভালো। আল্লাহ বলছেন হাজা কিতাব, না এ হচ্ছে আমার কিতাব, আমার আমল নামা কর্মলিপি তোমাদের জন্য তৈরি করা আছে, ইয়ামতিকু আলাইকুম বিল হক, তোমাদের সম্পর্কে বলবে সত্য কথা, মানে তোমাদের যে রিপোর্ট দিবে সেটা সত্য রিপোর্ট দিবে, এই আমল নামায় এই কর্মলিপিতে কোন রকমের অবাস্তব রিপোর্ট নেই যে তোমরা করনি চাপিয়ে দেওয়া হয়েছে বা নেকি করেছে বেশি কম দেওয়া হয়েছে, যেমন দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় ওভারটাইম করেছেন, ওভারটাইম লেখা হয়নি পাননি, 10 ঘন্টা ওভারটাইম পেলেন না, হচ্ছে না হচ্ছে না অনেক সময়, আবার অনেক সময় মিছামিছি ওভারটাইম, মোদীকে রাজি রাখলে, ফোরম্যান সুপারভাইজারকে রাজি রাখলে, এক লোক একদিন আগে জিজ্ঞেস করছে যে আমাকে বলেছে তোমাকে ঠিক আছে এটা আমার মাঝে, মোদীর বলছে ফোরম্যান যে এটা আমি আর তুমি জানবো, তোমাকে প্রতি মাসে 20 ঘন্টা বা 10 ঘন্টা ওভারটাইম দিয়ে দেবো, দেখছেন না দুনিয়াতে এগুলো হচ্ছে কিন্তু আখেরাতে এটা হবে না। ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই আমার আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তাআমালুন, তোমরা যা কিছু দুনিয়ায় করছিলে আমল কর্ম করছিলে তা আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছি, নাস্তানসিখু মানে নাসাখে আনসুখ মানে কপি করা, নাসাখে আনসুখ মানে লিপিবদ্ধ করা লিখে রাখা, এই জন্য নুসখা মানে কপি, আজকে অনুসখা মানে একটি নুসখা দেন মানে একটি কপি দেন, এই অর্থে ব্যবহার হয়, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তাআমালুন, যা তোমরা করতে দুনিয়াতে তা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে মুমিনের অবস্থা তখন কি হবে আর কাফেরের অবস্থা কি হবে, ফামাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে এসেছে আর নেক আমল করে সৎ কাজগুলি করেছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফী রাহমাতিহি, তাদের রব তাদের প্রতিপালক নিজ রহমতে তাদেরকে দাখিল করবেন, এখানে রহমত মানে আল্লাহ রহমত জান্নাত, রহমতে দাখিল করবেন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন জান্নাতে দাখিল করবেন, নিজ রহমতে দাখিল করবেন জান্নাতে দাখিল করবেন, যালিকা হুয়াল ফাউজুল মুবিন, আর এটি হচ্ছে সুস্পষ্ট কি সফলতা, ফৌজ ওই যে ফায়জুন একটু আগে শুনলেন, যালিকাল ফাউজুল মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট সফলতা কামিয়াবি, ওয়াম্মাল্লাযিনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকার করেছে তাদেরকে বলা হবে আফালাম তাকুন, মানে কিল আলাম তাদেরকে বলা হবে, এখানে উজ্জ্বল আছে আফালাম তাকুন আয়াতি তুতুলা আলাইকুম, তোমাদেরকে কি আমার আয়াত পড়ে শোনানো হয়নি, কোরআনের কথা শোনোনি, ইসলামের কথা শোনোনি, আল্লাহর একত্ব তাওহীদের কথা শোনোনি, রিসালাত আখিরাতের কথা শোনোনি, নামাজের কথা শোনোনি, আফালাম তাকুন তুতুলা, আফালাম তাকুন আয়াতি তুতুলা আলাইকুম ফাস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করেছিলে, অহংকার করেছিলে, অকুনতুম কওমান মুজরিমিন, আর তোমরা বড়ই পাপিষ্ট অপরাধী জাতি ছিলে, মুজরিম মানে অপরাধী, তোমরা অপরাধী জাতি ছিলে, আজকাল দুনিয়ার আইনে অপরাধী যারা সমাজ বিরোধী কাজ করে তারা অপরাধী, যারা রাষ্ট্র বিরোধী কাজ করে তারা হলো অপরাধী, কিন্তু ব্যক্তি জীবনে পাপে ডুবে আছে অপরাধী নয়, বেনামাজি অপরাধী নয়, আল্লাহ বেনামাজিকে সবচেয়ে বড় অপরাধী বলেছেন কোরআনে কারিমের সূরাতুল মুদাসসির, আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপিষ্ট অপরাধীদেরকে, মুজরিম মানে অপরাধী, এখানে মুজরিমিন বলা হয়েছে আর এখানে অকুনতুম কওমান মুজরিমিন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জান্নাতে থেকে জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, জাহান্নামে চলে গেছে অপরাধীরা ওদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন, তোমরা জাহান্নামে কেন এসছো, একই গ্রামে বাস করতাম, একই কোম্পানিতে কাজ করতাম, একই শহরে থাকতাম, পরিচয় ছিল, তোমরা জাহান্নামে কেন আজকে, কালু তারা কি বলবে, প্রথম অপরাধ লামনাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি কাকে বলে, এক অক্ত দু অক্ত নামাজ পড়াকে মুসল্লি বলে, পাঁচ অক্ত নামাজিকে মুসল্লি বলে কমপক্ষে, কমপক্ষে আরে তাহাজ্জুদ নাই পড়েন, আরে নফল নাই পড়েন, সুন্নত নাই পড়েন হতো, কিন্তু কমপক্ষে পাঁচ অক্ত নামাজ যে পড়ে নিয়মিত সে হচ্ছে মুসল্লি, লামনাকুম মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তাহলে যে বেনামাজি অপরাধী আল্লাহর কাছে বড় অপরাধী, যে রোজা রাখে না রমজানের দিনে খায় পান করে অপরাধী, যে জাকাত দেয় না সে অপরাধী, যদিও সরকার কাছে সে অপরাধী নয়, যদিও মানবরচিত আইনে অপরাধী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় অপরাধী। আল্লাহ বলছেন তোমরা বড় অপরাধী জাতি ছিলে। ওয়াইজা কিলা যখন বলা হবে ইন্না ওয়াদাল্লাহি হাক, ওয়াইজা কিলা যখন বলা হয়েছিল ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ওয়াসাআতু লা রাইবা ফিহা, আর কিয়ামতে কোনো সন্দেহ নেই। তোমাদেরকে পৃথিবীতে বলা হয়েছিল যে দেখো আল্লাহ পাকের ওয়াদা সত্য, মানে আল্লাহ আছেন, আল্লাহ একক একক, এবং আল্লাহ ওয়াদা করেছেন সৎ লোকদেরকে সম্মানিত করবেন ইহকাল পরকালে, অসৎ লোকদের জন্য কঠোর শাস্তি রয়েছে, এগুলি আল্লাহ পাকের প্রতিশ্রুতি ওয়াদা। আর একদিন কিয়ামত হবে, বিচার দিবস হবে, সেখানে নেকি আর গুনাহর ওজন হবে যাতে কোনো সন্দেহ নেই। কুলতুম তখন তোমরা বলেছিলে মা নাজরি মাসা, আমরা জানি না কিয়ামত বাকি, এগুলো তোমাদের কথা। মা নাজরি মাসা, আমরা জানি না যে মাসা কিয়ামত কি জিনিস, ইন্না জুন্ন ইল্লা জান্নান, এটা এক ধারণা মাত্র, আমাদের ধারণা মাত্র, মানে তোমাদের মতো লোকের একটা কপল কল্পিত ধারণা, আসলে কিয়ামত কিয়ামত না। ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আর এগুলি আমরা বিশ্বাস করি না, এগুলি আমরা বিশ্বাস করি না। এ কথা বলেছিলে কিয়ামতের দিনে এসব স্বীকার করবে জাহিরি, দুনিয়াতে আমাদেরকে বলেছিল ভালো মানুষরা যে পরকাল সম্পর্কে চিন্তাশীল হও, আল্লাহকে ভয় করো, তখন আমরা বলেছিলাম যে কিয়ামত আবার কি, পরকাল আবার কি, হ্যাঁ এইসব জবাবদেহি আর নেকি গুনার হিসাব এইসব হবে, আর জান্নাত আর জাহান্নাম এগুলি আমরা খেয়ালই করি। ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আমাদের এই ক্ষেত্রে কোনো দৃঢ় বিশ্বাস ছিল না। দেখেন তাহলে বোঝা গেল যে গতানুগতিক বিশ্বাস কাজ দেবে না, কারণ অধিকাংশ যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু আমলে মুসলিম নয়, নামাজে মুসলিম নয়, নামাজ পড়ে না ঠিকভাবে, রোজায় মুসলিম না, ফরজ ওয়াজিবের হেফাজতে মুসলিম না, হারাম কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা মুসলিম না, তারা গতানুগতিক মুসলিম, তাদের আখিরাত সম্পর্কে ইয়াকিন নেই। এখানে ওই যারা জাহান্নামে যাবে তারা বলে ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা বিশ্বাস করতাম না, আমরা দৃঢ় ইয়াকিন, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, আমরা দৃঢ় বিশ্বাস করতাম না, জন্মসূত্রে এমনি গতানুগতিক কথা ছিল যে হুজুররা বলে, আলেম ওলামা বলে, বাপ দাদাকে শুনতাম, মা উপদেশ দিত মাঝে মাঝে যে বেটারে মরতে হবে রে, বাবুরে মরতে হবে রে, নামাজ টামাজ পড়ে, এরকম কথা বলতো, এগুলো গতানুগতিক কথা। প্রকাশ পেয়ে যাওয়া, আর বাদা কে যদি বাদা আ করে দেন, হামজা বাড়িয়ে দেন, মানে শুরু করা, আরম্ভ করা, শুরু করার অর্থ হয় ও বাদা লাহুম সাইয়ে আতুমা আমেলু, যেসব আমল করেছিল, কর্ম করেছিল, পাপের আমল, পাপের কর্ম, সেগুলির অনিষ্ট, সেগুলির পাপ তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। দুনিয়াতে যে গুনাহ করে এসছে, পাপ করে এসছে, তার যে পাপের বোঝা তা প্রকাশ পেয়ে যাবে সে কিয়ামতের দিনে। ওয়াহাকা বিহি মা কানু বিহি ইস্তাহজিউন, আর যেই দিন নিয়ে, যেই ইমান আমল নিয়ে, যে ইসলামের বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, তা তাদেরকে ঘিরে ফেলবে। এই যে ঠাট্টা বিদ্রুপের শাস্তি তাদেরকে ঘিরে ফেলবে। হাঁকা ইহিকো মানে ঘিরে নেওয়া, কিভাবে ঘিরে ফেলবে, মানুষ দুনিয়াতে ঠাট্টা করেছে, অনেকে ঠাট্টা করেছে, হয়তো মুখে ফুটে ঠাট্টা করেছে, অনেকে মুখে হয়তো খুলাখুলি ঠাট্টা করেনি কিন্তু ভিতরে ঠাট্টা মজা, নামাজ পড়ে ওদেরকে নিয়ে মনে মনে তামাশা করে, আমরা খেলা দেখছি, আমরা ক্রিকেট দেখছি, দেখো এত সুন্দর খেলা ছেড়ে নামাজ পড়তে গেল, হয়তো মুখে ফুটে বললো না, উচ্চারণ করে কিন্তু ভিতর ভিতর বলছে, দেখো এই সময় এই নামাজে গিয়ে 10 মিনিট 15 মিনিট লস করছে, সব দেশে দোকানপাট বন্ধ হয় না, অথবা ভিতরে ব্যবসা বাণিজ্য করতে পারে, এখানে লুকিলুকি অনেক পাপিষ্টরা করছে, তো ওরা বেকুব মনে করে যে আধা ঘন্টা গিয়ে নামাজে কাটিয়ে আসলো, অথচ আধা ঘন্টাতে দেখো আমার 2000 রিয়ালের বিক্রি হয়ে গেল, 100 রিয়াল 200 রিয়াল আমার লাভ হয়ে গেল, মুনাফা হয়ে গেল, এসব কথা বলে ভিতর ভিতর ঠাট্টা করে। আল্লাহ বলছে যে দুনিয়াতে যে ধার্মিক লোকদেরকে, আল্লাহ ভীরু লোকদেরকে যে ঠাট্টা করতো, এই আজাব তাদেরকে ঘিরে ফেলবে। ওয়াকা বিহি মা কানু বিহি ইস্তাহজিউন, ওয়াকিলা, আর সেই দিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে আল ইয়াউমা নানসাকুম, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। ভুলে গেলে মানুষ যেমন উপেক্ষা করে, কোনো কিছু যদি এখানে সামান থাকে আর ভুলে যান তাহলে কি করবেন, ছেড়ে যাবেন তাই না, নেবেন না, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভুলে যাওয়া মানে আল্লাহ পাক রব্বুল সেই দিন তাদেরকে জাহান্নামে ছেড়ে দেবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন না, উঠাবেন না, বলবেন তাদেরকে আলিয়া মানানসাকুম, আজকে তোমাদেরকে ভুলে যাব আমি, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাজা, যেমন তোমরা ভুলে গেছিলে আজকের দিনের সাক্ষাৎকে, আজকের দিনে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, আর আজকে আমার সামনাসামনি হইতে আমার সামনে হিসাব দিতে হবে, এ কথা তোমরা ভুলে গেছিলে, মানে উপেক্ষা করেছিলে, জেনে শুনে ছেড়েছিলে। এমন নয় যে কেমন সম্পর্কে কোনো ধারণায় আসেনি, জানার সুযোগ সুবিধা হয়নি, জানার পরে তোমরা যেমন উপেক্ষা করেছিলে তেমনি আজকে তোমাদেরকে আমি উপেক্ষা করব। আর তোমাদের বাসস্থান হবে জাহান্নামে, তোমাদের কেউ সাহায্যকারী নেই। যালিকা বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়া লাহুম ইউস্তাতাবুন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের বাসস্থান জাহান্নামে কেন, আর তোমাদের কেউ সাহায্য করতে পারবে না, তার মানে কোনো সুপারিশও হবে না। কাফির অথবা জন্মসূত্রে মুসলিম কিন্তু কোনোদিন এ কথা চিন্তা করে না যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, আর পরকাল বলে কিছু আছে সেখানকার জন্য কিছু সম্বল নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, কমপক্ষে ফরজ ওয়াজিবগুলি ঠিক করি, আর হারাম কবিরা থেকে বেঁচে থাকি, যথাসাধ্য আল্লাহকে রাজি করার চেষ্টা করি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করি তার ইবাদত বন্দেগীর মাধ্যমে, তার বিধিবিধান মেনে চলি, এইরকম কোনো চিন্তা তার ছিল না। এই শ্রেণীর জানা জন্মসূত্রে গতানুগতিক মুসলিম তাদের অবস্থা হবে কি, যে তাদের কেউ সাহায্যকারী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বেনামাজিদের আয়াতের কথা আবার ফিরে আসি, সেখানে আল্লাহ বলেছেন যে আমা ফামাতান ফাহুম শাফাআতু শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ সেই দিন কাজে আসবে না। সাহায্যকারী মানে যারা সুপারিশ করে কোনো কাজে আসতে পারে, এইরকম আর হবে না। কেন তোমাদের এই শাস্তি যে জাহান্নামে থাকবে আর সুপারিশ কাজে আসবে না? যালিকুম এই জন্যই বেআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ পাকের বিধিবিধানকে তোমরা ঠাট্টা রহস্য মনে করেছিলে। আজান হইল কি হইল গেল, একামত হইল গেল, নামাজ হইল এমন কি ঠাট্টা মজাক মনে করেছিলেন। আর ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল, দুনিয়া পেয়ে ভোগবিলাসে তোমরা মেতে উঠেছিলে, দুনিয়াতে ধোকা দিয়ে দিয়েছিল, নামাজ দিল খেতে পাই না, আর জিন্দগিতে নামাজ পড়ি না, জিন্দগিতে রোজা রাখি না, তারপর কোনো অভাব নাই, নামাজের ছেলে পায়ে হেঁটে স্কুলে যায়, সাইকেলে স্কুলে যায়, আমি বেনামাজ, আমি দিন ধর্ম করি না, তারপরে আমার কারের অভাব নেই, আমার ছেলে মেয়েরা কারে যায় কারে আসে, ধোকা দিয়েছে। ওগাররাত কুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ তোমাদেরকে ধোকা দিয়ে দিয়েছিল। ফালিয়াউমা লা ইউখরাজুনা মিনহা, সুতরাং আজকে জাহান্নাম থেকে এদেরকে বের করা হবে না। আল্লাহু আকবার, জাহান্নাম থেকে এদেরকে বের করা হবে না। ওয়ালাহুম ইউস্তাতাবুন, আর তাদের কাছ থেকে তওবা আর ওযরও তলব করা হবে না, যে আজকে ওযর অজুহাত পেশ করো, তওবা করো, এখনো স্বীকার করে নাও তাহলে মাফ করে দাও, আর নেই, কারণ কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে, তওবা করার সুযোগ তোমার মত পর্যন্ত ছিল, মতের সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। ওয়ালাহুম ইউস্তাতাবুন মানে তাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা, অনুতপ্ত লজ্জিত হওয়া, আর তওবা করারও সুযোগ দেওয়া হবে না। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরযি রাব্বিল আলামিন, সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আসমান সমূহের মালিক রব, ওয়া রাব্বিল আরযি এবং জমিনের মালিক, রব্বিল আলামিন বিশ্ব জাহানের যিনি প্রতিপালক, ওয়া লাহুল কিবরিয়াও এবং একমাত্র তারই জন্য শ্রেষ্ঠত্ব, কিবরিয়া আরবিতে কিবরিয়া মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, যেমন আকবর কাবারা এর অর্থ হয় বড় হওয়া, কাবরা মানে বড় হওয়া, কবির মানে বড়, তাই না, আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড়, ওখান থেকে ওই ধাতু থেকে ওয়ালাহুল কিবরিয়াও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রাধান্য, সেখানে আর কোনো রাজা থাকবে না, সেখানে কোনো দাদা থাকবে না, সেখানে কোনো মস্তান থাকবে না, সেখানে কেউ এমন ক্ষমতা ওয়ালা থাকবে না যে নিজের ক্ষমতা বল প্রয়োগ করে তোমার কিছু কাজে আসবে আর নিয়ে যাবে তোমাকে সুখের স্থানে। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে বড়ত্ব শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং সেই আল্লাহই আজিজ মানে কি বলেছে এর আগে অনেকবার আজিজ গিয়েছে, হ্যাঁ, পরাক্রান্ত বা পরাক্রমশালী, আল হাকিম হ্যাঁ প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান জেনে হেকমতের মালিক, জেনে হেকমতের আধার, প্রজ্ঞাময় অর্থাৎ যিনি আজিজ, যিনি সর্বজয়ী বা যিনি পরাক্রান্ত, তার কোনো সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারেন না, কারণ তার যে কাজ করতে চান তিনি করতে পারেন, কেউ বাধা দিতে পারেন না। আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়ে ভালো কাজে বাধা পেয়ে যাই, আর হাকিম প্রজ্ঞাময় যখন তিনি, তখন তো তার সমস্ত কথা আল্লাহর বিধান সবগুলিতে হেকমত রহস্য রয়েছে, আর আল্লাহ পাকের আদেশ নিষেধ রহস্য রয়েছে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানে রহস্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে মানুষের জন্য দুনিয়া আখেরাত রেখেছেন, দুনিয়া কর্মক্ষেত্র আখেরাত ফলের জগৎ প্রতিফলের জগৎ, এতে আল্লাহ পাকের হেকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুই করেছেন প্রত্যেকটি কাজে হেকমত রহস্য রয়েছে, হেকমতের খেলাফ যুক্তির খেলাফ নয়। পক্ষান্তরে আমার আপনার কাজ আমার আপনার কথা অনেক সময় হেকমতের পরিপন্থী হয়ে যায়, যেখানে যেটা বলতে হইতো না বলে ফেললেন, যেখানে যেটা করতে হইতো না করে ফেললেন, এক জায়গায় তর্ক করতে হইতো না তর্ক করে ফেললেন, আর এক জায়গায় আসলে তর্ক করা উচিত ছিল কিন্তু তর্ক করলেন না, হ্যাঁ এক জায়গায় প্রতিবাদ করতে হইতো না প্রতিবাদ করে ফেললেন, বড় করে তিলকে তাল করে দিলেন, আরেক জায়গায় যেখানে প্রতিবাদ করা উচিত ছিল সেখানে প্রতিবাদ করলেন না, সেখানে কাপুরুষ হয়ে গেলেন। এগুলো আমাদের জীবনে হয়ে থাকে, কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলামিন যেহেতু প্রজ্ঞাবান, সুতরাং তার প্রত্যেকটি কাজে প্রত্যেকটি বিধানে প্রত্যেকটি কথায় আর প্রত্যেকটি সৃষ্টিতে শরীয়তেও আল্লাহ পাকের বিধানেও এবং আল্লাহ পাকের যা কিছু দুনিয়াতে ঘটছে সৃষ্টিগত সবকিছুতেই হেকমত রয়েছে। وهو العزيز الحكيم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين নববর্ষ উপলক্ষে মুসলিম সমাজ অনেক কি গরহিত কাজ করে এ সম্পর্কে কিছু নসিহত করলে ভালো হয়। নববর্ষ প্রথম কথা, আমাদের নববর্ষ হচ্ছে মুহররম থেকে, মুসলিমদের নববর্ষ হচ্ছে মুহররম থেকে আর শেষ হয়ে গেছে জিলহজ যা এক মাস আগে হয়ে গেছে। তারপরেও ইসলামে যে নববর্ষ মানে আমাদের নতুন বছর শুরু হয় মুহররম থেকে, 1433 হিজরি শুরু হয়ে সফর এখন সফর চলছে, তাতে কোনো অনুষ্ঠান করা, উৎসব করা, আমোদ ফুর্তি করা, খুশি করা, ঈদ করা এসব হারাম বিদাতি কাজ, যদিও আমাদের যেটা বছর তাতে করি। পক্ষান্তরে ইংরেজি মাস অথবা বাংলা মাস এগুলি বিজাতির বিজাতির তৈরি করা, ইসলামের নয়। সুতরাং এতে প্রথম কথা এগুলি আমাদের মাসই নয়, দুনিয়ার কাজের ক্ষেত্রে প্রয়োজনে আমরা ব্যবহার করব। দুই নম্বর কথা, এই মাসগুলি বা এই বছরগুলির জন্য যদি নববর্ষ উপলক্ষে কোনো উৎসব করেন তাহলে আরো শক্ত হারাম। মুহররমের উপলক্ষে যদি নতুন বছর শুরু হয়েছে করতেন তাহলে বিদাত হইত, ধর্মীয় বিদাত, আর এটা বিদাতের সাথে কাফেরদের গোলামি করা, কাফেরদের সাদৃশ্যতা। এই নববর্ষে আরেকটি কথা জানা দরকার, নববর্ষে অনেক আশেপাশে আপনাদের অমুসলিম খ্রিস্টানরা আছে যারা উৎসব করে, যারা ভালো ভালো খাবার তৈরি করে আপনাকে খেতে ডাকে, যাবেন না, কারণ সেটা ধর্মীয় ব্যাপার, তাদের খাবেন না। দুই নম্বর কথা, অনেকে অভিনন্দন দেবে, আপনাকে মেসেজ দিবে, আপনার হয়তো পরিচিত মুখ চেনা একই সাথে কাজ করেন অমুসলিম, সে আপনাকে নববর্ষ নিউ ইয়ার হিসাবে ওয়েলকাম করবে, আরো কিছু করবে, আপনাকে মোবারকবাদ পাঠাবে, তার উত্তর দেবেন না। এবং আপনার জন্য জায়েজ নয় যে কাউকে মোবারকবাদ দেবেন জানুয়ারিতে অথবা বৈশাখে, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক তার দিনের দিকে আমাদের হেদায়ত দান। তো আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের হেদায়তের উপরে কায়েম রাখেন। যেসব ভাইরা যেসব মানুষরা গুমরা হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়ত দান করেন, কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।